যস্যাস্তি হৃদয় সম্বিহ ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে। বিশ্বসর্গ বিসর্গাদি নবলক্ষণ লক্ষিতম শ্রীকৃষ্ণাখ্যম পরম ধাম জগদ্ধ্যাম নমামিতম। বিশ্বসর্গ বিসর্গাদি নবলক্ষণ লক্ষিতম শ্রীকৃষ্ণাখ্যম পরম ধাম জগদ্ধাম নমামিতম। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, আপনারা যদি কোনো বাস্তব শুদ্ধ গুরু বৈষ্ণবের কৃপা লাভ করেন তাহলে নিশ্চিত পরিমাণে জেনে রাখবেন আপনারা ভগবানের কৃপাই লাভ করেছেন। শুদ্ধ গুরু বৈষ্ণবের কৃপা লাভ হলে নিশ্চিতভাবে জেনে রাখবেন সেই কৃপাটা ভগবানেরই কৃপা। জগন্নাথ পুরুষোত্তম ওরকম একটা কায়দা করে আপনাকে কৃপা দিয়েছেন। ভগবান সচরাচর কাউ সম্মুখে এসে কৃপা বিতরণ করতে চান না, হয় না। ভগবানের কৃপা, ভক্ত কৃপা, অনুগামিনী ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ এরাও এই কথাই আমরা তাদের জীবনে দেখেছি। ধ্রুব মহারাজ কৃপাপ্রাপ্ত হয়েছেন নারদজির কৃপা হয়েছিল বলে, প্রহ্লাদ মহারাজিরও তাই। এইভাবে মহাজনগণের মহৎ বিচলনম নিনাম গৃহীনাম দীন চেতসাম ইত্যাদি শ্লোকের মাধ্যমে বলা হয়েছে। আবার ভাগবতে অন্যত্র আছে, জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ অধর্মশীলস্য সুদীক্ষিতস্য অনুগ্রহায়েহ চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস্য। জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায়েহ চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস্য। জনার্দন ভগবানের, জগন্নাথের নিজ জনগণ জগতে বিচরণ করেন সকল জীবগণকে কৃপা বিতরণ করবার জন্য। নিজ কোনো স্বার্থের কোনো প্রশ্ন সেখানে নাই। বাস্তবিক পক্ষে অনেকেই প্রশ্ন করেন যে জগতে যা খুশি হোক আপনার কি দরকার আছে, জগৎবাসী মরুক কোনো কথা তো শুনছে না। যারা সাধু বেশ গ্রহণ করেছেন তারাই মানছেন না, তা আপনাদের আর কি দোষ দেবো, এত দোষ দিয়ে কোনো লাভ নেই। শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা কজন মানছেন? যারা সহজে আগুন আছেন, তিলকমালা গ্রহণ করেন, হরিনামও করেন, স্ত্রী সঙ্গ করেন, সব কিছু করেন, তারাও তো এসে আন্দোলন শুরু করে দেবে, তারাও তো বলবে আমরাও তো চৈতন্য মহাপ্রভুকে মানি, আমরা ভজন করি। এর কি উত্তর আছে? বাস্তবিক পক্ষে আত্মসংশোধন করে জগৎ থেকে চলে যাওয়াটাই ভালো। কাউকে কিছু বলে কোনো লাভ হচ্ছে না। কিন্তু শাস্ত্রে নির্দেশ আছে, হরিভক্ত বিলাসে বলা আছে, যাকে ভগবান বিশেষ কৃপা সঞ্চার করেছেন তিনি যদি লুকিয়ে ভজন করেন একা, সেক্ষেত্রে তার অত্যন্ত বড় দোষ স্পর্শ করবে। যাকে ভগবান কৃপা করেছেন, শক্তি সঞ্চার করেছেন, তারা যদি নির্জনে গিয়ে ভজন করেন তাহলে সেক্ষেত্রে তাদের বিরাট দোষ লাগবে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর অত্যন্ত দৃঢ়ভাবে আমাদেরকে ভৎসনা করে বলতেন যে ভজনের নামে নির্জনে বসে আরাম করছো আর নামের কাছিটাকে টানছো, এতে কী লাভ হবে? বাস্তবিক পক্ষে গৌড়ীয় ভজন অত্যন্ত কঠিন, সারস্বত গৌড়ীয় ভজন, যেখানে নিজে 100% গৌরাঙ্গ মহাপ্রভুর কথা মানবার চেষ্টা করা এবং অপরকে আচরণ মুখে সেগুলো চিৎকার করে বলা, ভালোবেসে বলা, এই যে কত বড় কঠিন কাজ এটা আপনারা বুঝে উঠতে পারবেন না। যেটা সনাতন গোস্বামী তার সনাতন গোস্বামীজির সঙ্গে ছিল হরিদাস ঠাকুরের কথোপকথনে এই সব সত্যতা উদ্ভাসিত হয়েছিল। সনাতন গোস্বাইকে যখন সনাতন গোস্বামী বলেছিলেন, হরিদাস ঠাকুর বলেছিলেন, আমার দ্বারা তো কিছুই হলো না, তোমাদের দ্বারা কত কিছু ক্রিয়াকর্ম ভগবান করিয়ে নিচ্ছেন, ভগবান গুরু বৈষ্ণব যাদেরকে ভালোবাসেন তাদের দ্বারা সমাজের রিফর্মেশন, আমল পরিবর্তন, সমাজে অনেক কিছু সিদ্ধান্ত স্থাপন, শিক্ষা স্থাপন করে যান, এগুলো রামায়ণ দেখবেন, ভাগবত দেখবেন, পুরাণ দেখবেন, সবেতেই এ প্রমাণ। হনুমানজি মহারাজ কাঁদছেন, রামচন্দ্র বলছেন না তোমাকে গেলে হবে না, তোমাকে আচার্য হিসাবে এখানে থাকতে হবে। উদ্ধবজি মহারাজ বলছেন আমি তোমার সঙ্গে যাব, আমি তো মরে যাব, তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না। ভগবান বলছে তা বললে তো হবে না, তোমাকে থাকতে হবে। তুমি আচার্য রূপে জগতে না থাকলে তাহলে আচরণ করে কে শিক্ষা দেবে, তোমাকে থাকতেই হবে। এইভাবে দেখা যায় ভগবানের মনোভীষ্ট বস্তু হল যে নিজে ভজন করো এবং অপরকে সেই সব কথাগুলো জানাও, অনুভবের কথা। তা নালে প্রহ্লাদ শ্রী প্রহ্লাদ মহারাজের শ্রীমুখে ওরকম ধরনের কথাটা বেরোতো না। প্রহ্লাদ মহারাজের শ্রীমুখে ওরকম করুণাময় প্রহ্লাদ মহারাজের শ্রীমুখে ও ধরনের কথা কখনোই নির্গত হতো না। আর যে কথা একটু আগে আমি শ্লোক বললাম, ওটা ভাগবতের, জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ অধর্ম শীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায়েহ চরন্তি নূনম ভূতানি ভব্যানি জনার্দনস্য। ভগবানের নিজজনগণ জগতে বিচরণ করেন, জগতে বিচরণ করেন কেবল এ দুঃখিত জড় বিষয়েতে অভিনিবিষ্ট, জড় বিষয়েতে অভিনিবিষ্ট অত্যন্ত দুঃখী জীবগণকে বাঁচাবার জন্য তারা বিচরণ করেন। শ্রী প্রহ্লাদ মহারাজ যে কথা নৃসিংহদেবের কাছে বলেছিলেন, প্রায়েন দেব মুনয়ো সবি মুক্তি কামা মৌনম চরন্তি বিজনেন পরার্থ নিষ্ঠা নৈতান বিহায় কৃপনান বিমুমোক্ষ এক নান্যাম তদস্য শরণম ভ্রমত অনুপাস্যে। শ্রী প্রহ্লাদ মহারাজ বললেন, হে প্রভু, আমরা অত স্বার্থপর নই আমরা যে নিজে ভজন করে নিজের সুবিধে করে নেব। যারা স্বার্থপর দেখবেন সমাজে তারা নিজের সুবিধের ব্যবস্থা করে নেন, কিন্তু একটা বাস্তব সাধু জীবনটা কিন্তু তা নয়। একটা বাতি, একটা মোমবাতি যেমন জ্বলতে জ্বলতে নিজের আলো দিতে দিতে নিজে গলে গলে নিজেকে আলো বিকরণ করে চলে যান, কিছু আশা করেন না, ঠিক সেই রকম একটি বাস্তব সাধুর, যদি একটা বাস্তব সাধুর জীবন চরিত্র দেখবেন তাদের জীবনটা ঠিক এই রকম। সমগ্র জীবন খালি আলো বিতরণ করে গেলেন, লাঞ্ছনা গঞ্জনা গালাগাল অপমান, তথাপি তারা অকৈত্তব্য সত্যের কীর্তন বন্ধ করছেন না, ওটি তাদের জীবন, ওটি তাদের প্রাণ। গোপিকাগণ নিত্য যেখানে নিত্য বিহার করেন তারা তো এই কথা বলেছিলেন, কিন্তু এই কথাটা তারা বলেছিলেন তাদের কাছে সংকীর্তন যোগ্য একটা কোনো সাধন ভক্তি নয়, এ কথা আমি কালকেও ব্যাখ্যা করেছিলাম। এটা তাদের কাছে স্বয়ং সাধ্য। হরিকথা কীর্তন করতে করতে তারা ভগবানের সাক্ষাৎ সঙ্গ পান, ওই জন্য ওটা সাধ্য। সাধ্য বস্তু কাকে বলে? না, সাধন করতে করতে যে বস্তুটাকে প্রাপ্তির জন্য আমি চেষ্টা করছি, টার্গেট, সেটাকে সাধ্য। সাধন, সাধক এবং সাধ্য, সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায়। কিন্তু যারা নিত্যসিদ্ধ মহাত্মা মাধবেন্দ্র পরিপাদ, ঈশ্বর পরিপাদ, শ্রী চৈতন্য মহাপ্রভু পার্ষদগণ যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে আপনারা কি বলবেন? তারা সংকীর্তন করছেন কি কী জন্য? তারা কি সিদ্ধ হওয়ার জন্য? তারা নিত্য জগৎ থেকে এসছেন, ভক্তিবিনোদ ঠাকুর, শ্রীল প্রভুপাদ, লক্ষণ বলে দেবে। এটা কোনো বায়াসনেস নয়, একটা জেদ করে আমাদের সাধু অতএব তিনি তা নয়। এরা নিত্য জগৎ থেকে এখানে এসছেন, তার লক্ষণ আছে সমস্ত, নিজের জীবন যৌবন যা কিছু আছে সমস্ত ভগবানের জন্য সম্পূর্ণরূপে নিঃশেষ করে দিয়ে দিয়েছিলেন। যেমন একটা বাতি দান করে আলোক, প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে এই কথাই বলেছিলেন, প্রভু আমরা স্বার্থপর নয় যে কেবল একা উদ্ধার হয়ে যাব, আর আমাকে আপনি কৃপা করবেন নতুন করে আর কি? আমাকে তো কৃপা করেছেন আপনার নিজজন নারদজি মহারাজ, তো কৃপা করেছেন, আর নারদের কৃপা মানেই তো আপনার কৃপা। তো এখন আপনি আমাকে বলছেন বর নাও, কৃপা নাও, ঠিক আছে, কিন্তু যদি বর আপনি আমায় দেন তাহলে একটা বর দিন, অভিমত বর প্রার্থনার জন্য ভগবান বলেন, সাধুগণও মাঝে মাঝে দিয়ে দেন, কিন্তু চাইতে নেই, চাইলেই বোকা বেনে যেতে হয়, বোকার মতো চাইতে নেই, চুপচাপ থাকতে হয়। যা উনি আমার জীবনে ভালো মন করবেন তাই দেবেন, সাধুরা সর্বদর্শী, আমার জীবনে যেটা ভালো মনে করবেন সেইটা দেবেন। ওই জন্য গোবর্ধন পরিক্রমা করো, আমি বলি তোমরা গোবর্ধন পরিক্রমা করে কিছু চাইবে না, তোমরা সেই গোবর্ধন পরিক্রমার ফল গুরুদেবের হাতে দিয়ে দেবে, ভগবানের হাতে দিয়ে দেবে। এটা আমার একটা ইউনিক ব্যাপার, লোকে বলেন, কিন্তু আমি এটা করে থাকি, অজস্র পরিক্রমা করি, কেউ অসুস্থ থাকলে তার নামেও গোপনে করি, এগুলো সব আগাগোড়াই, এগুলো যারা জানেন তারা জানেন, কিন্তু করে ভগবানের শ্রী করকমলে গুরুদেবের হাতে দিয়ে দিই। এই পরিক্রমার জন্য আপনি যেটা ভালো বুঝবেন আমার জন্য সেটা করবেন, আর যেটা আপনার ভালো হয় সেটা আপনি আমাকে বলবেন। আমার এই নিয়ে গোবর্ধন পরিক্রমা করে কি চেয়ে বসলাম, ভগবান আমাকে এটা মহান্ত করে দাও, অমুক জায়গাকার আচার্য করে দাও, বড় নাম করে দাও, যশ করে দাও, তাহলে তো আমি সেই ইচ্ছা নিজেই লুটে নিতে পারতাম। যারা বৈষ্ণব সময় তারা জানেন দেশ বিদেশ এগুলো কোনো ঘটনাই না, এগুলো চুটকি, অর্থকরীয় কোনো ব্যাপার না, কিন্তু এগুলো অভিলাষ, গুরু বৈষ্ণবের কৃপা হলে আর থাকে না। বাস্তবিক পক্ষে যারা কৃপা লাভ করেছেন তাদের এই ধরনের ক্ষুদ্র প্রয়াসগুলো থাকে না। এগুলো আমাদের গৌড়ীয় গুরুবর্গ অনেকভাবে বলেছেন কিন্তু কারোর কানে ঢুকছে না। রঘুনাথ দাস গোস্বামীও বলেছেন, প্রতিষ্ঠা সাধৃষ্ঠা সপচরমণি মের দিনটে, এই প্রতিষ্ঠা সাধৃষ্ঠা সপচরমণি আমার হৃদয়তে নিত্য করছে। কি করে এই প্রেম সম্পত্তি লাভ হবে? ভগবানকে কি করে, ভগবানকে কি করে পেতে পারবে? এর কোনো ওয়ে আউট কেউ খোঁজার চেষ্টা করছেন না। শ্রীল প্রভুপাদ বৈষ্ণবকে এই রচনার মধ্যে সুন্দরভাবে দৃঢ়ভাবে ভর্সনা করে আমাদের আমাদের বলেছেন, প্রতিষ্ঠার তরে, প্রতিষ্ঠার জন্য তোমার যে নির্জন ভজন এগুলো বেশ ভালোই বাড়াবাড়ি হচ্ছে। শ্রীল প্রভুপাদের প্রতিষ্ঠাকে এই রচনাটা পড়বেন, ভালো লাগবে অপূর্ব। যারা বাস্তব সত্যকে অনুসন্ধান করতে চান, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈতব, তুমি চিটিংবাজি করছ, হরিনাম করছ, তুমি লোকের কাছে নাম কিনছ, তুমি নাম করা সাধু, হরিনাম করতে পারো, ছাই করছ তুমি, হরিনাম ওইভাবে হয় না। হরিনাম উদয় হয়, যার উদয় হয় তার পক্ষেই হরিনাম অনুভব করা সম্ভব। হরিনাম কি বস্তু? হরিনামে, হরিনামের দ্বারা হরির রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য সমস্ত ওই হরিনামের মধ্যে বীজ রূপে লুকিয়ে রয়েছে, সমস্ত বীজ রূপে হরিনামের মধ্যে সমস্ত লুকিয়ে রয়েছে। এই জন্য হরিনাম, হরিকথা, ভাগবত কথা, এগুলো এর মাধ্যমে ভগবানের রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য এগুলো সব ধীরে ধীরে হৃদয়েতে উদ্ভাসিত হয়। অনেকে বলতে পারেন ঝামেলার কি দরকার, এত কথা শুনবেন না, আপনি নিজের মতো নিজে ভজন করে চলে যান জগৎ থেকে। সেইগুলোর ব্যাপারে আমি অনুশাসন বললাম। করপাত্রীজি মহারাজ বলে একজন ছিলেন, যার নাম আপনারা শুনেছেন কিনা জানেন না, ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্বান বলে তাকে বলতো লোকে। করপাত্রীজি মহারাজকে একজন বললেন, সমস্ত বিষয়েতে, সমাজে বিভিন্ন ব্যাপারেতে আপনি আগে এগিয়ে যান কেন, যা খুশি হয়ে যাক, আপনার ওপর ধাক্কাগুলো আসে কি প্রয়োজন আছে, ছেড়ে দিন। করপাত্রীজি হেসে বললেন, দেখুন সমাজের চক্ষু হলো সাধুরা, এটা আজকে শুধু নয়, আবাহমান কাল ধরে ইতিহাস, পুরাণ, ভাগবত সব কিছু দেখুন, রামায়ণ সর্বত্র দেখবেন, সেখানে সাধুরাই হচ্ছে চক্ষু। এমনকি শ্রী রামচন্দ্র স্বয়ং ভগবান সেই পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবকে সামনে রেখে প্রশ্ন করতেন, এবার আমার কি কর্তব্য বলুন আপনারা। এইরকম ধরনের সাধুগণকে চক্ষু হিসাবে সমাজ জানত, আজকে এসব কথা ভুলে গেছে, বিভিন্ন কারণ তার জন্য দায়ী। করপাত্রীজি মহারাজ বললেন, একটা ঘটনা আপনাদের বলি, একটা পুরাণ থেকে কোন ঘটনা একটা বললেন, সেটা আমারও কানে এসেছিল, ঘটনাটা ভালোই লাগলো, এছাড়াও আমি অন্য এরকম ধরনের ঘটনা জানতাম। বিরাট একজন জাহাজের ক্যাপ্টেন, বিশাল চাকরি করেন, বিশাল মায়না, তখনকার দিনে জাহাজে যাতায়াত হতো, আটলান্টিক মহাসাগরে হঠাৎ এমন একটা বিপর্যয় দেখা দিল, সেখানে কোনো মতে জাহাজের লোক আর স্থির থাকতে পারছেন না, বিশাল জাহাজ এই ডুবে যাবে, কোনো কাঁধে রক্ষা পাওয়ার আর কোনো রাস্তা দেখা যাচ্ছে না। ক্যাপ্টেন প্রথমে চিন্তিত হয়ে পড়লেন, প্রথমে কিছুক্ষণ বাঁচাবার চেষ্টা করলেন, পরে চিন্তা করলেন, নিজে তো আমি তো মরে যাব, আর এরা মরলে মরুক, আমি মরে যাব, বরঞ্চ আমি আগে বাঁচি। জাহাজ একদম জল উঠছে ঝলকে ঝলকে, সঙ্গে সঙ্গে নিজে কি করলেন, নিজে বাঁচার রাস্তা করে নিলেন, নিজে লাইফ বয় নিয়ে বেরিয়ে গেলেন। কোনো কায়দা করে কিভাবে তিনি জীবন পেয়েছিলেন তিনি জানেন, অত ঘটনা আমি বলবো না। পরবর্তীকালে খোঁজ পাওয়া গেল ওই জাহাজটা ডোবেনি, জাহাজটা ডুবুডুবু হয়েছিল কিন্তু বেঁচে গেছে, কিন্তু ক্যাপ্টেন পালিয়ে যাওয়ার জন্য গভর্নমেন্ট থেকে তাকে চিরকালের জন্য ভিকিরি করে দেওয়া হলো, তুমি কোনো জায়গায় কোনো গভর্নমেন্টের কোনো সার্ভিস পাবে না, তুমি পাবে না, তুমি যেহেতু শেষ মুহূর্ত পর্যন্ত দেখোনি, এতগুলো লোকের এতগুলো দায়িত্ব নিয়ে তুমি ছেলে খেলা করেছ, তখন সে সাধারণ চাকর বাকরের কাজ করতে আরম্ভ করলো, অত বড় একটা ডিগ্রি, রাস্তায় বেয়ারার কাজ এইসব করতে আরম্ভ করলো, সে কী করবে, কী করে খাবে। করপাত্রীজি মহারাজ ঠিক এরম ধরনের একটা ঘটনা বললেন, একটা বিশাল জাহাজ নয়, ওটা বিশাল একটা নৌকার মতো বিশাল, তখনকার দিনে বড় নৌকা হতো, সেখানে অনেক যাত্রী রয়েছে, গোদাবরী নদী কি কে জানে, ওরকম একটা কোনো নদী, সেখানে এমন ঝড় এবং এমন বৃষ্টি আরম্ভ হলো যেখানে বাঁচবার কোনো রাস্তা নেই, ঝলকে ঝলকে নৌকাতে জল উঠছে, কোনো মতে বাঁচার রাস্তা নেই। অনেক চেষ্টা করলেন, যিনি রয়েছেন সেখানে মাঝি বাঁচাবেন তিনি কোনো মতে, শেষে দেখলেন আমিও মরব, এ আর কিছু করার নেই, শেষে তিনি লাভ দিয়ে নিজে জীবনযাপন, নিজে বাঁচবার চেষ্টা করলেন, আর যারা জাহাজে ছিল সবাই ডুবে গেল, কেউ বাঁচল না, কেউ বাঁচেনি। ডুবে যাওয়ার পর এবার ওই যিনি বাঁচবার চেষ্টা করেছিলেন, এই যে ব্যক্তি জাহাজের কর্ণধার ছিলেন, তিনিও কোনো মতে বাঁচতে গিয়ে চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। আপনারা জানেন চোরা বালু যেমন হয়, চোরা জল হয়, নবদ্বীপে দেখবেন তিনটে নদীর কনফ্লুয়েন্স, তিনটে নদীর প্রভাব যেখানে দেখবেন জল ঘুরছে এরকম, ওখানে পড়লে এবার সঙ্গে সঙ্গে ডেপ চোলায় চলে যাবে, সাঁতার যত জানো কিচ্ছু করার নেই, জল এরকম ঘুরছে, ঘুরতে ঘুরতে ওখানে যদি কেউ এসে পৌঁছে সঙ্গে সঙ্গে তাকে তলায় নিয়ে চলে যাবে, আর সলিল সমাধি, সেও ডুবে গেছে। এখন যারা ডুবে গেছে সবাই চলে গেছে যমরাজের কাছে সভা বসেছে, বলছেন এদের এই যে গোদাবরী নদীতে ডুবেছে এই সব ব্যক্তিগুলো ডুবে মরেছে ঠিকই, কিন্তু গোদাবরী নামক গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী ইত্যাদি বলা হয়, ওই পবিত্র নদীতে কেউ যদি ডুবেও যায় তা সদ্গতি হয়। এটা আমাদের ছোট হরিদাস যেমন তিনটে নদীর কনফ্লুয়েন্সে গঙ্গা যমুনা সরস্বতী এলাহাবাদে গিয়ে নিজের শরীর ছেড়ে দিলেন, চৈতন্য মহাপ্রু উপেক্ষা করেছেন সাক্ষাৎ ভগবান, আমি আর দেহ রাখব না, ভগবানের চরণ প্রাপ্তির আশায় সংকল্প করে দেব, এ বাজারের কোনো একটা সামান্য দুঃখ পেয়ে প্রাণটাকে দিয়ে দেবে ওরকম নয়, ভগবান আমায় কৃপা ছেড়ে দিলেন আমি ভগবানের চরণে যাবই যাব, আমি প্রাণ ছেড়ে দেব, যে শরীরেতে চৈতন্য মহাপ্রু আমাকে সামনে ডাকছেন না, আমার কীর্তন শুনছেন না, আমাকে এত স্নেহ করতেন, যখন চৈতন্য মহাপ্রু জগন্নাথ মন্দিরে যান কুকুরের মতো দূরে থেকে এরকম লজ্জা হাতে লুকিয়ে থেকে দেখতেন প্রভুর রূপ, আহা সেই প্রভু আজ আমাকে ঘৃণা করে দূরে সরি, প্রভু বাস্তবে ঘৃণা করেন না, জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য তিনি ওরকম ধরনের কঠোর জীবনযাপন করেন, কট্টর সাধুগণ ওরকম কঠোর জীবনযাপন করে, ভেতরে কিন্তু তাদের কাঠিন্য নাই, অত্যন্ত কোমল হৃদয়, কিন্তু বাইরে তীব্র ভৎসনা করেন, তীব্র শাসন অনুশাসন, তার মধ্যে কোনো রকম ওর মধ্যে ঈর্ষা বিদ্বেষ মাশ্চর্য ক্রোধ এসব নাই, এগুলো দেখান, এগুলো না হলে শাসন করা হয় না, শাসন করাটা যে কত বড় কথা এটা সাধারণ লোক বোঝে না। যমলোকে যখন তারা উপনীত হলো তখন সেখানে যমরাজি সবাই বসেছেন, সব বিচার হচ্ছে, অনেকে মনে করে এসব গালগপ্প বলছেন মহারাজ, মৃত্যুটা তোমার আসুক তখন তুমি বুঝতে পারবে যমদূত এলো কি না এলো, এখনই বলে তো বিশ্বাস করবে না। আমাদের মহা ঋষিকেশ মহারাজ একজন, ঋষিকেশ মহা ঋষরাতে তার মঠ, এরকম একটা ঘটনা কতগুলো ঘটনা আমি গোরখপুরের লাইব্রেরি থেকেও আপনাকে দেখিয়ে দেবো, কত এরকম ঘটনা ঘটেছে, জমের দুধ নিতে এসছে বুঝতে পারেনি, কনফিউশন হয়ে অন্য লোককে নিয়ে চলে গেছে, যমরাজি গিয়ে বলে কাকে এনেছো, একে তো বলিনি, দাও দিয়ে এসো শিগগির, আমাদের ঋষিকেশ মহারাজকে এরম নিয়ে গেছিল। ঋষিকেশ মহারাজ সুন্দর কীর্তন করতেন, এত গলা কি অপূর্ব তাদের ভাব ছিল, হঠাৎ ঋষিকেশ মহা বিশ্রাম করছেন দেখে ওখান থেকে কে এসে টেনে নিয়ে চলে গেল, দেহ থেকে আত্মা চলে গেল, কোথায় নিয়ে চলে যাচ্ছে, নিয়ে গিয়ে যমদুয়ারে গেছে, ঋষিকেশ মহা নিজের জীবনীতে লিখেছেন বলে গিয়ে দেখি অদ্ভুত যমরাজের সভা, ধপধপ করছে যমরাজের চুলগুলো সব অপূর্ব দেখতে, বাপ রে বাপ দেখে অবাক, যমরাজ বলে কাকে নিয়ে এসছে, সাধু বাবাকে, যাও দিয়ে আসো, এখনো কিচ্ছু হয়নি এর, জমে দুধরা আবার ভয়েতে তাড়াতাড়ি গিয়ে তাকে দিয়ে আসে, সেই সব এক্সপিরিয়েন্সের কথা তিনি লিখেছেন। গোরখপুর থেকে এরম অনেক ঘটনা ঘটেছে, অনেক, একটা নয়, এক গ্রামে একই নামে দুটো ব্যক্তি যমরাজ বলেছে নিয়ে আসো, অন্য লোককে নিয়ে চলে গেছে, বলে একে বলিনি বেটা ওকে নিয়ে আয়, একই নাম আবার গিয়েছে ফেরত দিয়ে নিয়ে আসে, তাদের সুবিধে হলো, এ শরীর থাকাকালীন যমরাজের জায়গাটা দেখে নিল, কত সুবিধে হলো, প্লেন লাগলো না কিছু না, কত দূর বাবা, এখান থেকে নৈঋত কোণে, নৈঋত দক্ষিণ পশ্চিম কোণে, হ্যাঁ 99,000 মাইল যোজন বলা রয়েছে, 99,000 যোজন ঠিক ডিরেকশনে, এখন কে যেতে পারবে সেখানে, কেউ আছে, কিন্তু আছে, আমাদের ভাগবতী মহাপুরাণে অজামিল উপেক্ষানও আমরা দেখব কীভাবে যমদূত নিয়ে যাচ্ছিলেন সেখানে বিচার হওয়ার সময় কর্পাতিজি মহারাজ বলছেন যে যত লোক নদীতে ডুবেছিল তাদের সব সদগতি করে দিলেন যমরাজি মহারাজ, কেবল একজনকে সিভিয়ার পানিশমেন্ট দিলেন। কাকে? বলে ওই মাঝিটা। মাঝিটা বলছে আমার কি দোষ মহারাজ, নদী তো নৌকা ডুবে যাচ্ছিল, ডুবে গেছে, আমি ডুবে তো গেছে। যমরাজি মহারাজ বলছেন হ্যাঁ আমি জানি নৌকাটা ডুবে গেছে, পরিস্থিতি এরম ছিল, কিন্তু তোমার একটা দোষ হয়েছে, তোমার উপর এই সব হাজার এই যে শয়ে শয়ে যাত্রী তোমার উপর বিশ্বাস করে তোমার ওই নৌকায় ছিল, তুমি শেষ সময় পর্যন্ত কেন দেখনি, তুমি নিজে প্রাণ বাঁচাবার জন্য কেন চলে গেলে? যদি তুমি শেষ সময় পর্যন্ত যাত্রীদের সঙ্গে একসঙ্গে ডুবে মরতে তাহলে তোমারও সদ্গতি হতো। সেই জন্য আমিও এরকম ডুবে মরতে চাই না, ভগবান এই সাধুর বেশটা দিয়েছেন, ওই জন্য সমাজের অন্যায় দেখে সেগুলোতে বলবার মতো অধিকার একমাত্র সাধুগুরু বৈষ্ণবের আছে, এটা ভগবান দিয়েছেন। এই জন্য তাদের লিখতে হয় বলতে হয় দৃঢ়ভাবে, তারা কাউকে ভয় পান না। তারা যদি না দেখান, তারা যদি বলেন আমার রাস্তায়, যেমন মাঝিটা বলে আমার রাস্তা আমি দেখি কী দরকার, এটা শঙ্কার সমুদ্রের মধ্যে নৌকা ভাসছে, আপনারা সব নৌকা, এসব সব নৌকার মধ্যে সব রয়েছে, এর কর্ণধার হলো গুরুকর্ণধারম, ভাগবতজি মহাপুরাণ বলছে গুরুকর্ণধারম, এর যদি কর্ণধার হয়ে কর্ণধারের কাজ না করেন সাধুগণ, শরীর নিজে মালকড়ি এদিক ওদিক করেন তাহলে লাভ হবে না, ডুবে মরবে, জমদুয়ারে গিয়ে সেখানে কষ্ট পেতে হবে, খুব কষ্ট। অবশ্য যারা বৈষ্ণব তিলক ফিলক করেন তাদেরকে যমরাজ ওভাবে শাস্তি দেন না, অন্য ব্যবস্থা আছে, হরিনাম করলে বলেছেন অন্য ব্যবস্থা আছে রাখেন, যাই হোক, এই জন্য এগুলো বলতে হয়। শ্রীমদ্ ভাগবতজি মহাপুরাণের আলোচনা প্রসঙ্গে আমরা গিয়ে পড়েছি আজকে সকালবেলা প্রাতকালীন অধিবেশনে আমরা ব্যাখ্যা করেছিলাম, সে সুত উবাচ ছিল আত্মা রামশ্চ মনয় নির্গন্থা উপি উরুক্রমে কুরবন্তী অহেতু কিং ভক্তিম ইত্থম্ভূত গুণ হরি, হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান বদ্রায়ণী অধ্যগাদ মহদাখ্যানম নিত্যম বিষ্ণু জনপ্রিয়। আত্মা রাম হলেও ভগবান হরির, ভগবান কৃষ্ণের এমন অনন্ত লীলাময়, ভগবানের এমন গুণাবলী আছে যার দ্বারা আত্মারাম হয়েও ভগবানের লীলাবলী যদি কানেতে প্রবিষ্ট হয় তাহলে আসতে থাকতে পারেন না, স্থির হয়ে তার আত্মারামতা ঘুচে যায়। যেরকম আমরা তৃতীয় স্কন্ধের শুরুতেই বলবো কিভাবে সুখদেব গোস্বামী পরমাংশ শ্রেষ্ঠ হয়েও জগতের কোনো কিছুর সঙ্গে সম্বন্ধ না থেকেও কেন তিনি এরকম একটা বড় যেটা বলছেন শ্রীমদ্ ভাগবতজি মহাপুরাণকে হৃদয়স্থ করলেন, কি দরকার ছিল? এখানে তার উত্তর দিয়েছিলেন হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান বদ্রায়ণী, বদ্রায়ণী বলতে বেদব্যাস জি মহারাজের এই যে থেকে যিনি এসছেন সুখদেবজি মহারাজ, সুখদেবজি মহারাজ ভগবানের অনন্ত গুণাবলীতে আক্ষিপ্ত মতি, তার মন একেবারে ডুবুডুবু হয়ে গেছে ভগবানের এই লীলা, ভগবানের এই বিলাস দেখে, তখন আর তিনি থাকতে পারেন, জোর করে এসেছিলেন। তার প্রসঙ্গটা আমি পরে তুলব, কিভাবে সুখদেব গোস্বামীকে জঙ্গল থেকে ফিরিয়ে আনা হয়েছিল এসব কথা আগেও আলোচনা করেছি, এখনও করব। এই মহৎ আখ্যান তিনি হৃদয়স্থ করেছিলেন এই রসময় ভাগবতজি মহাপুরাণ, তাই জন্য আজ আমরা এই সুখদেব গোস্বামীর জন্যই আমরা আজকে এই ভাগবতজি মহাপুরাণকে বিস্তৃতভাবে প্রচারিত দেখতে পাই। প্রণম্য শ্রী গুরুং ভূয়ো শ্রীকৃষ্ণম করুণার্ণবম লোকনাথম জগৎচক্ষুম শ্রীসূকম তমুপাশ্রয়ে। এখানেও একই কথা বলা, এখানে তো লোকনাথম জগৎচক্ষু, জগতের চক্ষু হলেন তিনি, তিনি পথ দেখাচ্ছেন, এ কর্ণধার না হলে সাধু লাভ হবে না কিছু। এখানে ঘটনাতে আমরা চলে যাই, অনেক সময় নিতে পারবো না, অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু অনেক সময় আমি দিতে পারছি না, ক্ষমা করবেন। এখানে আমি এখন চলে যাচ্ছি শ্রী পরীক্ষিত মহারাজির জন্মবৃত্তান্ত। এটাও সংক্ষেপে আলোচনা করব। পরীক্ষিত যে মহারাজ, তার জন্মকর্ম অত্যন্ত পবিত্র, কেন তার সম্বন্ধে ভাগবতের অনেক জায়গায় এসো মহাভাগবত, তার জন্মকুণ্ডলী করতে এসছেন যেসব ঋষিমুনিরা, অন্য অন্য সময়ে বিভিন্ন সময়ে ভাগবতী মহাপুরাণে বর্ণনা আছে, তিনি হচ্ছেন এসো মহাভাগবত। তিনি মহাভাগবত, তিনি বৈষ্ণব, যার খানদান, যার পুরো বংশাবলী বৈষ্ণব, যার যার নাম হলো বিষ্ণুরাত, যিনি বিষ্ণুর দ্বারা রক্ষিত হয়েছিলেন, সে কখনো বৈষ্ণব না হয়ে পারে কি? তিনি বৈষ্ণব। কিন্তু তার জন্মের একটা কাহিনী আছে, খুব সংক্ষেপে আমি বলবো। আপনারা হয়তো শুনেছেন যে দ্রৌপদীর পঞ্চপুত্রকে কিভাবে অশ্বত্থামা, যিনি দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, কিভাবে রাত্রিকালে শির হরণ করেছেন, তাদের পাঁচজনের গলা কেটে দুর্যোধনের কাছে এসে উপহার দিয়েছিলেন। সেই সময় দুর্যোধন যুদ্ধতে ভীমের সঙ্গে উরুভঙ্গ হয়ে, উরুভগ্ন হয়ে রক্তাক্ত অবস্থায় ওইখানে পড়েছিলেন বেশ অনেক দিন। সেই সময়তে যখন পাঁচটা পুত্রের মাথা এনে ফেলেছিলেন, তেন সে ভেবেছিল পঞ্চপাণ্ডব শুয়ে রয়েছে। তাদের ওই মাথা দেখে, পাঁচটা মাথা দেখে দুর্যোধনের মতো তো দুষ্ট ব্যক্তি সে পর্যন্ত মাথায় আঘাত করে, হায় হায় এ কী করলে, এটা তো বিধর্মের কাজ হল, এই যে পাঁচজন বাচ্চা এদেরকে তুমি কেটে আনলে গলা, দুর্যোধনের মতো এত দুষ্ট ব্যক্তি সেও এটা অনুমোদন অ্যাপ্রুভ করেন নাই। দুর্যোধনের মতো ব্যক্তিও এই গর্হিত কর্মকে অনুমোদন করতে পারেন নাই। আমাদের একটা মজার কথা আছে, চোররা যখন নিজেদের মধ্যে চুরি করে, তাদের মধ্যে আবার সততা আছে, দেখ আমি চুরি করছি বেঈমানি করবি না, বলে আবার কেমন কথা, হ্যাঁ চোরদের মধ্যেও সততা আছে। চোরেরা নিজেদের টিম করে, করে চুরি করে, ডাকাতি করে, দেখা বেঈমানি যেন কেউ না করবে, আর ধরা পড়লে নাম বলবি না, বলো না না মরে যাবো তো নাম বলবো না, তো দ্যাট ইজ অলসো এ কাইন্ড অফ অনেস্টি, যদি এর কোনো মূল্য নেই শাস্ত্রীয় বিচারে, কিন্তু আছে, আপনারা দেখবেন এইসব বিষয়গুলো সমাজে, আপনারা দেখেন কিন্তু চোখ নেই দেখতে পান না, দেখেও দেখেন না, প্রসন্নপি নপশ্যতি, তাই জন্য বলতে হয়। সেখানে এই দুর্যোধন যে কোনো নিয়মই মানেন না, অন্যায় অত্যাচার এতকার করলেন, কিন্তু এ ব্যাপারে খুব পাঞ্চুয়াল, বলে এটা কি করলে তুমি, এটা ঠিক করনি, ভৎসনা করলেন। সেই সময়তে অশ্বত্থামার ইচ্ছে ছিল পঞ্চপাণ্ডবের বংশকে পুরো বিনাশ করব, কারণ কি, কারণ হলো এই যে অশ্বত্থামাকে ধরে এনেছিলেন আমাদের কে, অর্জুন, অর্জুন সেখানে শপথ নিয়েছিলেন দ্রৌপদীর কাছে, পাঞ্চালীর কাছে, আমি তোমাকে শপথ করছি তাকে আমি নিয়ে আসব, আর তাকে এনে তোমার এই যে পুত্রগুলোকে দগ্ধ করেছ তার ব্যবস্থা আমি করব, যেহেতু আমি ক্ষত্রিয়, অন্যায়ভাবে এটা করেছে। এখানে সুন্দরভাবে বর্ণনা আছে, মাতা সুতানাম নিধনম শিশুনাম নিশম্য ঘোরম পরিতপমানা তদা রুদদ্বস্প কুলাকুলাক্ষী কলা, বুঝছেন, তদা রুদত বাষ্প কলা কুলাক্ষী তম শান্তয়ন আহ কিরীটমালি। দেখা যাচ্ছে না, এই দুটো এরমভাবে ফিট করতে নাই, মাইক্রোফোন খুব সেন্সিটিভ হবে, দূরে থাকবে, এটা যেন ক্লিয়ার থাকে, কিন্তু এই ব্যবস্থা নাই। সেই জন্য বলছেন মাতা শিশুনাম নিধনম, মাতা সুতানাম নিধনম শিশুনাম নিশম্য ঘোরম পরিতপমান। দ্রৌপদী পাঞ্চালী পাগলের মতো কাঁদতে আরম্ভ, যেমন একটা গৌমাতা বাচ্চা মরে গেলে হাউ হাউ করে কাঁদেন দৌড়ান, এরকম কাঁদতে আরম্ভ করলেন। তদা রুদত বাষ্প কলা কুলাক্ষী ত্বম সন্তয়ন আহ কিরীটমালী, কিরীটমালী অর্জুনের নাম, যখন এভাবে ফুটে ফুটে কাঁদছিলেন, অজস্র চোখের জল, পাগল হয়ে যাচ্ছেন, সেই সময় কিরীটমালী প্রতিজ্ঞা করেছেন, শোনো ভদ্রে, এই ব্রহ্মবন্ধুর শির হরণ করব আমি, আর তো তাই, আর যদি না করতে পারি তাহলে আমি গান্ডি ফান্ডি সব ফেলে দেব। যাই হোক, মহাভারতে বিস্তৃত আছে এসব কথা। এই সময়তে অর্জুন পেছনে ধাওয়া করলেন তাকে, কাকে? অশ্বত্থামা। ধাওয়া করতে করতে তাকে কি করলেন, তাকে ধরে ফেললেন। ঘোড়া শান্ত হয়ে গেছে, ঘোড়া ক্লান্ত হয়ে গেছে, ঘোড়া থেকে নেবে এমনি পায়ে হেঁটে দৌড়াচ্ছে, জঙ্গলে পালিয়ে যাওয়া আর কে ধরবে? অর্জুনের কাছে পালাতে পারে পৃথিবীর কোনো, ব্রহ্মাণ্ডের কোনো জায়গা নেই, তার নাম অর্জুন। সেখানে গিয়ে কুকুরের মতো ধরলেন, ধরে তাকে দড়িতে বেঁধে গাড়িতে টাঙিয়ে দিলেন, বল চল। এবার হিঁচড়াতে হিঁচড়াতে নিয়ে এসে দ্রৌপদীর কাছে এসে ফেলে দিলেন, যাও ধরে নিয়ে এসছি। লজ্জায় মাথা নিচু, এত বড় একজন অশ্বত্থামা, তার এত নিচু কর্ম করবার জন্য তার শক্তি সমস্ত চলে গেছে, দুর্বল হয়ে গেছে। যে যত ব্যবিচার করবে, যে যত অন্যায় করবে, তার সত্য কথা বলবার ক্ষমতা থাকবে না। বোঝা গেল কি বললাম? দুর্বল হয়ে যাবে। সত্য বলবার তার ক্ষমতা থাকবে যিনি সত্যতে নিজে প্রতিষ্ঠিত, তবে লোককে বলবে, তা নাহলে বলবার অধিকার নেই। সেখানে নিয়ে আসার পর কি করলেন, এইভাবে নিয়ে এসে তাকে ফেললেন। এমনভাবে পালাতে আরম্ভ করেছিল যেটা স্বপ্নে ভাবা যায় না, প্রাণটাকে বাঁচাবার জন্য দৌড়াচ্ছেন। তারপর তাকে কি করা হয়েছিল, অনেক ঘটনা আমি অল্পের মধ্যে সংক্ষেপে জানাচ্ছি। যখন তাকে ধরে নিয়ে আসা হয়েছিল, দ্রৌপদী বৈষ্ণবী শিরোমণি তিনি ওইটা দেখে সহ্য করতে পারলেন না, তাকে ছেড়ে দাও, শিগগির ছেড়ে দাও, গুরুপুত্র তাকে এরম্বা ধরে নিয়ে এসছো, গুরুর জন্য তুমি আজকে অস্ত্রশস্ত্র শিখেছ, আজকে আমার পাঁচজন পাঁচটা পুত্র চলে গেছে ভালো কথা, কিন্তু আজ যদি একে তুমি হত্যা করো তাহলে গৌতমী যারে আমার দ্রৌপদী, এই যে কি বলে, এই যে দ্রোণাচার্য তার যে স্ত্রী, সে তো কাঁদতে আরম্ভ করবে, পুত্রহীন একমাত্র পুত্র, তাকে ছেড়ে দাও। কৃষ্ণ এবার আগে থেকে, কৃষ্ণর কাজই এরকম, কৃষ্ণ পরীক্ষা করার জন্য বলবেন কী রকম বুদ্ধি দেখেন, কৃষ্ণ কাজই হলো এরকম, চোরকে বলে চুরি করো আর গৃহস্থকে জেগে থাকবে চোর আসবে, খুব সাবধান। কৃষ্ণ লীলাই এরকম অপূর্ব, কেউ ধরতে পারে না, কি অপূর্ব মানে রসিকতা ভগবানের। ভগবান অর্জুনকে বলছেন, বলছেন একে মারতে হবে, আততায়ী বাধারহন, আততায়ী যারা ঘরে আগুন দেয়, স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়, বৃত্ত হরণ করে, এইসব অনেক আততায়ীর নাম আছে, বিষ দেয় না বলে বিষ দিয়ে দিল, এদেরকে স্ট্রেট শাস্ত্রীয় বিচারে বলা হচ্ছে একে মৃত্যুদণ্ড, বিষদান করেছে না বলে অকারণে বিষদান করে দিল, কোনো কারণ হলেও বিষদান করতে পারবে না, অন্য বিচার হবে, এদেরকে আততায়ী বলা হয়েছে, এদের স্ট্রেট বিচার রয়েছে শাস্তে, মেরে ফেল। আততায়ী বদার্হণ, আততায়ী বধ করা, বধের যোগ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলে আততায়ী বদার্হণ, আততায়ীয়ে মারো। আবার যখন ধরে নিয়ে চলে এলো সেখানে দ্রৌপদীর কাছে, তখন ভীম তো একেবারে গর্জন করছে, এরকম পাঠা বলছে, বেটাকে মারো শিগগিরি, নকুল সহদেব একটা একটা মন্তব্য করছে, সব করতেই পারে, একটা লোক চুরি করে ধরা পড়ুক, এক একজন বাজারে এক একটা মন্তব্য করবে, এই মার, এই ছেড়ে দে, মারিস না তো, এই পুলিশে নিয়ে চল, নানা রকম মন্তব্য করবে। এখানে বলছেন, সেখানে ধরে নিয়ে এসছে বলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ব্রহ্মবন্ধু নহন্তব্য আততায়ী বদার্হণ, ময়ৈব উভয়াম নাতম পরিপাহি অনুশাসন। বলি আবার কী কথা বলছেন, ব্রহ্মবন্ধু মারবার যোগ্য না, কিন্তু আততায়ী বদারণ, আততায়ীকে মারতে হয়, তাহলে এক কাজ করো, আমার কথা, ভীমসেনের কথা, দ্রৌপদী যা চাইছে সেটা সব একসঙ্গে করো। বলি সে আবার কী করা, একসঙ্গে কি করে হবে? ভীমসেন তো বলছে মেরে ফেল, দ্রৌপদী বলছে ছেড়ে দাও, একসঙ্গে কী করে হবে? তখন অর্জুন খুব চিন্তা করলেন, ভগবানের বন্ধু তো, অর্জুন মাথা ঠান্ডা করে চিন্তা করে ভগবান কী বলতে চাইছে কৃষ্ণ। তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন, কেন ভগবান যাকে কৃপা করেন তার মানে অনুভব করতে বেশি দেরি লাগে না। সঙ্গে সঙ্গে বললেন, বুঝতে পারলেন, ব্রহ্মবন্ধু নহন্তব্য, ব্রহ্মবন্ধু মানে ব্রাহ্মণ, বাস্তব ব্রাহ্মণ যদি কোনো অন্যায়ও করে করে ফেলে তাকে দৈহিক হত্যা করা নিষেধ, দেয়া যাবে না। তাকে তার স্থান যে স্থানে ছিল তার মাথা কামিয়ে ঘোল ঢেলে তাকে ছোট কাপড় পরিয়ে লজ্জায় গাধার পিঠে করে তাই দিতে পারো, কিন্তু দৈহিকভাবে তাকে খুন করবে হয় না, ব্রাহ্মণকে মারা যায় না। অবশ্য ব্রাহ্মণ হওয়া চাই, বারো মন হলে হবে না, বারো মন, আমি বারো মন দেখেছ, আলে কোনো কয় ও মেরলে মারলেই বা কি মরলেই বা কি, আর এ তো ব্রাহ্মণের কোনো কিছুই নেই, ব্রাহ্মণের গুণাবলী কই, ব্রাহ্মণের অনেক গুণ আছে, অশ্বত্থ আমার কম গুণ ছিল না, বহুত পাওয়ার, কিন্তু করে ফেলে যে দুঃসঙ্গে মানুষ অনেক কিছু নোংরা কাজ করে। অশ্বত্থমার শিব থেকে জন্মগ্রহণ করেছে, শিবের অংশে, চারটিখানি কথা নয়, এসব শুনলে মাথা খারাপ হয়ে যাবে। দ্রোণাচার্য যেখানে বসে ভজন করেছিলেন তপস্যা, সেখানে সেই স্থানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, সেইখানে পাহাড়ের গুফা, সেখানে দ্রোণাচার্য বসে বসে ভজন করেছিলেন, সিদ্ধিলাভ করেছিলেন, দেরাদুন, দ্রোণাচার্য ওই নামটাই দেরাদুন, থেকে ওইখানে ওই গুহার ভেতরে পাহাড়ের একটা জায়গা আছে। এখানে এই কথাটা চিন্তা করতে করতে অর্জুনের মাথায় চলে এলো, আচ্ছা ভগবান তাহলে কী বলতে চাইছেন? বলে তাহলে এক কাজ করা যাক, একে এর মাথা কামিয়ে ঘোল ঢেলে তাকে সমস্ত কিছু কেড়ে নিয়ে অস্ত্রশস্ত্র তাকে অপমান করে একদম তাড়িয়ে দাও এখান থেকে। তার মণিটা যে মাথায় ছিল সে মণিটাকে চুলের সঙ্গে কেটে নিল অর্জুন, যা বেটা মণি কেটে নিল, মণি এখানে ছিল বিরাট মণি, মণিটাকে কেটে চুল সমেত কেটে নিল, মাথাটাকে কামিয়ে ঘোল ঢেলে ব্যাস যা দূর হ, ছেড়ে দিলাম খালি, খালি ব্রহ্মবন্ধু বলে মারলাম না। বীর যারা হন তাদের বীরত্ব, তাদের কিছু একটা বীরত্ব, যারা বীর তাদের কিছু নিয়ম থাকে, রুলস অ্যান্ড রেগুলেশন, তারা তার বাইরে যান না। কোনো একটা বীর যদি হয়, যদি একজন অন্যায় করে ফেলেছেন একটা মেয়ে ছেলে, তাকে বীর কখনো কেটে ফেলতে পারবে না, মেয়ে ছেলে যেহেতু, মেয়ে ছেলেকে মারতে পারবে না। কোনো একটা পাগল ভুল কাজ করে ফেলেছে, একটা বাচ্চা নাবালক যদি ভয়ঙ্কর অন্যায় করেছে, তথাপি সে মারতে পারবে না, তাকে কেটে ফেলতে পারবে না। যিনি যুদ্ধ করেন ক্ষত্রিয়, তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। শুধু তাই নয়, আমাদের যে জঙ্গল আছে যেখানে ফরেস্ট বলা হয়, জঙ্গলে পর্যন্ত নিয়ম আছে, সেটা জানেন কি? যেটা আমাদের এই যে ভদ্র সমাজ বলি সেখানে নিয়ম নেই, আমরা যেটাকে ভদ্র সমাজ বলছি যেখানে আমরা বসবাস করি সেখানে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, যা খুশি করতে পারে, আর পদমর্যাদা থাকলে উপরে উঠলে তো আর কোনো কথাই নেই, ধরাকে সরা, তখন যা খুশি করব। জঙ্গলের মধ্যে নিয়ম আছে, কোনো পশু যদি জলপান করে, জলপান করা অবস্থায় কোনো সিংহ বা বাঘ কেউই তাকে আক্রমণ করবে না, যতক্ষণ জল খাবে ততক্ষণ সে চুপচাপ থাকবে, জল খেয়ে উঠে যখন অন্য জায়গায় তখন ধরবে, বোঝা গেল? তো এই নিয়মটা কে শেখালো? এই নিয়মটা তারা কোথা থেকে শিখলো, কে শিখিয়ে দিয়েছে? তারা হিংস্র, মাংস না খেলে মাসতে পারে না, মানুষ কেন মাংস খাবে? মানুষের তো সেরকমভাবে তৈরি হয়নি, মানুষের তৈরি সেরকমভাবে হয়নি, ছাগল ভেড়া ঘোড়া গোমাতা প্রত্যেকের দাঁতগুলো দেখবেন সমান, যারা পশু তাদের ছেদন দন্ত থাকবে চারটে দেখবেন দাঁত এখানে আর এখানে, এরকম ক্যানিবেল, তারা ওইরকম শিকার করে খাবে, তাদের জন্যই মাংস। এটা গৌমাতার বই চেতনার জাগরণ যেটা সমস্ত পৃথিবীতে চলছে, সেই গৌমাতার বইটা আপনারা পড়ে দেখবেন, তার মধ্যে সব উত্তর রয়েছে, কেউ রাগ করতে পারে, মুসলিম ভাইয়েরাও রাগ করতে পারবে না, সমস্ত যুক্তি রয়েছে ওর মধ্যে, অবাক হয়ে যাবে সেখানে যা যা কিছু আর্গুমেন্ট রয়েছে। যাই হোক, তাহলে তাকে মারা চলবে না, তাকে মণি কেটে তাকে সেখান থেকে বিতাড়িত করে দেওয়া হলো, দূর হয়ে যায়, ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে, কত বড় অপমান, এত বড় একজন বীর, সেই যখন ওরকমভাবে চলে যাচ্ছে, অপমানিত হয়ে চলে গেল, সামনে তো কিছু বলল না, লজ্জা আছে, কিন্তু একটু আড়ালে গিয়ে সংকল্প করলো, আমি দেখে নেবো তোদের, দাঁড়া। বলে কি করলেন, সঙ্গে সঙ্গে ব্রহ্মাস্ত্র, ব্রহ্মাস্ত্রর কোনো বিকল্প নাই, ব্রহ্মাস্ত্রের কোনো বিকল্প নেই, ব্রহ্মাস্ত্র ছেড়ে দিলে ব্রহ্মাণ্ড পুরে একবার শেষ হয়ে যাবে। সেই ব্রহ্মাস্ত্রকে চালিত করলেন, বললেন পাঁচটা তো ছেলে মরেই গেছে, এ তো আমি মেরেছি, যা যা হয়েছে ভালো হয়েছে আপ, আর একটা তাদের সন্তানের বীজ আছে, সেটা হচ্ছে উত্তরার গর্ভে অভিমন্যু দেহ রেখেছে কুরুক্ষেত্রের যুদ্ধে তার পত্নীর গর্ভে, এটাকে এখন মারব আমি, উত্তরার গর্ভকে শেষ করব। সেটাকে টার্গেট করে ওখান থেকে ছাড়লেন। এখান থেকে যখন সেই ব্রহ্মাস্ত্র আসছেন, তখন পঞ্চ পাণ্ডব আকাশের দিকে তাড়িয়ে গিয়ে, কি এটা কোথা থেকে আসছে, কৃষ্ণ সামনে দিয়েছেন, কৃষ্ণকে বললেন এটা কি চারিদিকে আগুনের মতো জ্বলতে জ্বলতে আসছে। অর্জুন তখন চিৎকার করে বললেন, কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্তানাম অভয়ঙ্করহা তম একো দজ্জমানানাম অপবর্গ ওসি সংস্থে তমাদ্য পুরুষ সাক্ষাৎ ঈশ্বর প্রকৃতি পর মায়াম বুধস্য চিৎসক্তা কৈবল্যে স্থিত আত্মনি। এসব অনেক প্রশংসা ভগবানকে করছেন, কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্তানাম, তুমি ভক্তদেরকে অভয় দান করো, এটা কি কোথা থেকে আসছে বলো দেখি, বুঝতে পারছি না কোথা থেকে আসছে, আর আমাদের তো চিরকালই তুমি রক্ষা করেছ, আজকে আর আমরা কার স্মরণে যাব। যে কোনো বিপদ এলে জীবনে একটা গোপন কথা শিখে রাখুন, যে কোনো বিপদ আসুক জীবনে যদি সৎপথে আপনি থাকেন, প্রথমেই স্মরণে চলে যান ভগবান, ভগবানের স্মরণে চলে গেলে দেখবেন সব সমাধান হয়ে যাবে। ভগবানের স্মরণে যাওয়া হচ্ছে সবচেয়ে বড় ভালো সমাধান, এত ভালো সমাধান কোথাও পাবেন না। এটা আমি উদাহরণ দেব, একটু পরেই আসবে। ভগবান বললেন এটা জেনে রেখো, ওই যে যাকে অপমান করে তাড়িয়েছ, দ্রোণাচার্যের পুত্র দ্রৌণপুত্রস্য ব্রহ্মাস্ত্রম প্রদর্শিতম বেথেদম, বেথ মানে জানবে, ইদম এইটা কি না, দ্রোণপুত্রস্য ব্রহ্মমন্ত্রম প্রদর্শিতম, ব্রহ্মাস্ত্র ত্যাগ করেছে সে তোমাদেরকে শেষ করার জন্য, এখানে তার শেষ বংশবিচ্ছে। তখন সেখানে কি হলো, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হল। অর্জুনকে বললেন তুমিও তো জানো ব্রহ্মাস্ত্র, তুমি এক কাজ করো, তুমি ছাড়ো এটাকে, এ করো, উত্তরার গর্ভকে মারার প্রসঙ্গ একটু পরে আমি একসঙ্গে বলে ফেললাম। এটা হলো যখন তাড়িয়ে দিলেন তখনই এটা করেছিলেন, তারপর আরও পরে দেখা যাচ্ছে এখানে এই তাকে মারবার জন্য এই যে করলো, তখন উত্তরা সঙ্গে সঙ্গে ভগবানের স্মরণে গেছিলেন। আমি অসংক্ষেপে বলে দিচ্ছি, উত্তরা সঙ্গে সঙ্গে কাউ, যেমন দ্রৌপদী বস্ত্রহরণের সময় অনেক কাউর ওপর অপেক্ষা করেছিলেন, দ্রৌপদী অনেকের ওপর অপেক্ষা করেছিলেন, কিন্তু উত্তরা কিন্তু অনেকের ওপর অপেক্ষা করেন, সঙ্গে সঙ্গে ওই বিপদ দেখে সঙ্গে সঙ্গে ভগবানের স্মরণে গেছিলেন, আর কাউ স্মরণে যান। এই জন্য শাস্ত্রে বিচারে উত্তরার ভক্তি অত্যন্ত উৎকৃষ্ট, উত্তরা কাউর ওপর ভরসা করেননি, বিপদ হওয়ার সঙ্গে সঙ্গে ভগবানকে বলেছেন আমার গর্ব যত পারে এরা মারুক, নষ্ট করুক, কিন্তু আমাকে যত পারে মারুক, আমার গর্ব যেন না নষ্ট হয়, বাঁচাও, এরকমভাবে ভগবানের স্মরণে গেছিলেন। ব্রহ্মাস্ত্র তার কোনো প্রতিক্রিয়া হয় না, সেই জন্য ভগবান অর্জুনকে বললেন তুমি তো জানো, তুমিও ব্রহ্মাস্ত্র ছাড়ো একসঙ্গে, ও ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে নেওয়ার শক্তি নেই, মন্ত্র জানে না, খালি ছাড়ার মন্ত্রে জানে। অতুর উত্তরা আমি একটু আগেই বললাম, কাঁদতে কাঁদতে ভগবান যখন তাদেরকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিয়ে রথে উঠে চলে যাবেন, সেই সময় এরকম ধরনের অবস্থা হলো। তারা যে আত্মীয় পরিজন মারা গেছেন, পাঁচটা পুত্র তাদের গঙ্গাতে ক্রিয়াকর্ম করে ফিরে এসছেন, সব কিছু এসব কথা আগে বর্ণনা রয়েছে, আমি এগুলো বললাম না। যখন দ্বারিকায় রথে যাওয়ার দ্বারিকায় যাওয়ার জন্য রথে উঠে পড়েছেন, সেই সময়তে হঠাৎ উত্তরা কাঁদতে আরম্ভ করলেন, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপথে নান্যম তদভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। এই জগতে একে অপরকে হানাহানি করছে, এই জগতে এভাবেই বিনাশপ্রাপ্ত হয়। আমার দিকে দেখো ঠাকুর, অভিদ্রবতি মাম ঈশ সরহস্তপ্তা ইয়াস বিভো কামম দহতু মাম নাথ মামে গর্ভ নিপত্ততাম। একটা জ্বলন্ত একটা অস্ত্র আসছে আমার দিকে, আমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে দেয় ভালো, কিন্তু আমার গর্ভ যেন নাশ না করে, কেন তোমারই আশীর্বাদ ধন্য এ পঞ্চ পাণ্ডব, এ পাণ্ডব বংশের তোমারই এটা সম্মানে লাগবে, তোমারই এটা ইজ্জতের প্রশ্ন। এ শেষ বীজ যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার ইজ্জত যাবে ভগবান, তোমাকে প্রার্থনা করলেন। সেই সময়তে ভগবান কি করলেন, সঙ্গে সঙ্গে ব্রহ্মাস্ত্র কখনো রোকা যায় না, আগের ব্রহ্মাস্ত্রটা অর্জুন ছেড়ে থামিয়ে দিয়েছিলেন, এটা আলাদা দ্বিতীয়বারে। সেখানে বলছেন যে গর্ভের মতো প্রবিষ্ট হয়ে সেখানে উত্তরার গর্ভকে রক্ষা করেছিলেন কে, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। পরীক্ষিত মহারাজ গর্ভেতে ছিলেন, সেই সময় অঙ্গুষ্ঠ মাত্র এক পুরুষকে দেখছেন গদা এরকম এরকম করে রক্ষা করছেন তাকে। গর্ভেতে তিনি ভগবানের দর্শন পেয়েছিলেন, আর তার নাম হয়েছিল পরীক্ষিত। কি জন্য হয়েছিল, প্রত্যেকটা নামের পেছনে কারণ আছে। পরীক্ষিত কেন নাম হলো, বলছে তিনি যখন আবির্ভাব হয়েছিলেন আবির্ভাব হয়ে খালি চারিদিকে তাকাতেন, আমি যাকে গর্ভের মধ্যে দেখেছি তিনি কোথায়, তিনি কি এনি নাকি, এরকমভাবে খালি তাকাতেন, যার জন্য তার নাম হয়ে গিয়েছে পরীক্ষিত। পরীক্ষিত নামের আরও রসিক সাধুরা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, পরীক্ষিত মানে টেস্টেড, পরীক্ষিত, যিনি পরীক্ষিত টেস্টেড তিনি বাস্তব হরিকথা শ্রবণের যোগ্য। পরীক্ষিত পরীক্ষিত মানে হচ্ছে সে পরীক্ষায় পাস করে গেছে, তিনি বাস্তবিক এই জগৎকে জয় করে নিয়েছেন, তিনি হরিকথা শ্রবণের এই ভাগবত কথা শ্রবণের বাস্তবিক তিনিই যোগ্য। তবে আমরা কি শুনবো না, শোনো, শুনতে শুনতে নিত্যম ভাগবত সেবাইয়া, ভাগবতের সেবা গ্রন্থ ভাগবত ভক্ত ভাগবত সেবা করতে করতে ভগবানেতে ভক্তি হবে। কিন্তু এই পরীক্ষিতের মতো যারা যিনি আছেন, কেউ কি আছে আর পরীক্ষিতের মতো, একমাত্র সোতার আসনে পরীক্ষিতের মতো আর কেউ নেই। পরীক্ষিত যেমন শোভন করেছিলেন এরকম সোতার আসনে বসা খুব মুশকিল, মুহূর্তের মধ্যে সব ছেড়ে দিয়ে তিনি সঙ্গে সঙ্গে গিয়ে যখনই মনে জানতে পারলেন আমার আয়ু অবশেষ মাত্র আছে অল্প সময়, সেই সময় গিয়ে তিনি বসে পড়লেন। সেখানে এই ধরনের যখন রক্ষা করলেন, এইভাবে যখন ভগবান রক্ষা করলেন, এইভাবে যখন ভগবান উত্তরার গর্ভকে রক্ষা করলেন, তারপরে যখন দ্বারিকার রথে উঠে ভগবান চলে যাওয়ার উপক্রম করছেন, সব রেডি, সেই সময় কুন্তী কাঁদতে কাঁদতে তাকে যখন ধন্যবাদ করতে গেছেন, তখন কুন্তী এবার স্তব শুরু করে দিলেন। কুন্তী স্তবটা এবার গৌড় পূর্ণিমায় সুন্দর কুন্তী স্তবের সুন্দর একটা ব্যাখ্যা বেরিয়েছে, আশ্চর্য মহিমা প্রকাশ কুন্তী দেবীর। এখানে কুন্তী দেবী অনেক স্তব করেছিলেন, তার অল্প দুই একটা আমি স্পর্শ করে চলে যাব। কুন্তী দেবী বলছেন, নমস্তে পুরুষম ত্বাদ্যমীশ্বরম প্রকৃতে পরম অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম নমস্তে। কুন্তীদেবী বলছেন নমস্তে পুরুষম ত্বাদ্যমাদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম, তুমি পরাৎপর অখিলেশ্বর প্রকৃতির পারে আদ্য পুরুষ, তুমি আদি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, এই তুমিই সেই আদি পুরুষ, নমস্তে, তোমাকে নমস্কার বিধান করিন। অলক্ষম সর্বভূতানাম অন্তর বাহির অবস্থিতম, কেউ জানতে পারছে না কিন্তু অন্তরে বাহিরে সর্বদাই তুমি কিন্তু পূর্ণরূপে রয়েছ, সর্বত্র তুমি বিরাজমান রয়েছ, সর্বত্র তুমি রয়েছ, অলক্ষম কেউ কিন্তু লক্ষ্য করতে পারছে না যে তুমি রয়েছ। অলক্ষম সর্বভূতানাম অন্তর বহির অবস্থিতম, বাহিরেও তিনি আর ভেতরেও তিনি। সুন্দর উদাহরণ দিয়েছেন, এটা শুনলে আপনাদের খুব ভালো লাগবে, অল্প দু একটা শ্লোকের ব্যাখ্যা অবশ্যই করা উচিত। মায়া জবনিকাচ্ছন্ন বলছেন, মায়া জবনিকাচ্ছন্ন মজ্ঞাধক্ষজম অব্যয়ম ন লক্ষসে গুড়ো ন লক্ষসে মূড়ো দৃশা নটো নাট্য ধরো যথা। যেমন নাটকেতে বিভিন্ন অভিনয় করে, কে যে পেছন থেকে চালাচ্ছে কেউ বুঝতে পারে না। মায়া জবনিকাচ্ছন্ন, তুমি সামনে মায়ার একটা জবনিকা রেখে দিয়েছ যাতে কেউ তোমাকে দর্শন করতে না পারে, যাদেরকে তুমি দর্শন দেবে মনে করো তাদের কাছ থেকে মায়া সরিয়ে নাও। যেটা ভাগবতে আমি কালকে উচ্চারণ করি, ভাগবতের দশম স্কন্ধেতে ৮৭ স্কন্ধেতে আমি বেদের প্রার্থনাগুলোর মধ্যে প্রথম প্রার্থনা করেছিলাম, কালকেও বোধহয় বলেছিলাম, জয় জয় যা জয়ামিত দোষ গিভীত গুণা তমসিয়দাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগ, ইত্যাদি শ্লোক হবে। হে ভগবান, তোমার মায়া নামক যে অজা, অজা মানে ছাগলি, এই মায়া নামক অজাকে জহি নাশ করো, সরিয়ে নাশ মানে মানে সরিয়ে নাও। ভগবানের মায়াও নিত্য, ভগবানের মায়াটাও নিত্য, খালি আমাদের কাছে যখন আমরা বদমাইশি করি সামনে মায়া চলে আসে, যার জন্য আমরা প্রার্থনা করি, কুলদেবী যোগমায়া মরে কৃপা করি আবরণ সংবরিবে তুমি বিশ্বদরি, শুনেছি আগম বেদে মহিমা তোমার শ্রীকৃষ্ণ বিমুখ দরি করাও সংসার, শ্রীকৃষ্ণ বিমুখ দরি করাও সংসার, শ্রীকৃষ্ণ উন্মুখ, শ্রীকৃষ্ণ যা উন্মুখ হয় তারে মুক্তি দিয়া করো অশোক অভয়। এই প্রার্থনাটা প্রত্যেকটা ভক্তের রোজ করা উচিত, রোজ করা উচিত, কিন্তু কেউ করবে না, মায়াদেবী তাদেরকে করবার জন্য বুদ্ধি দিচ্ছেন না, করলে তো ভগবান বাঁচিয়ে দেবে মায়া। ভগবানের মায়া থেকে জয় পাওয়া, জয়ী হওয়া সম্ভব না, ওই জন্য ভগবান বলছেন মায়া মেতম তরন্তিতে, আমার মায়াকে সে জয় করে, মামি যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমাতে যে শরণাপত্তি স্বীকার করে সেই একমাত্র মায়ার বাইরে যেতে পারে, বাকি পৃথিবীর কেউ পারবে না, যত শক্তিশালী হোক। পুরুরবার মতো এত পাওয়ারফুল পুরুরবা, যাকে দেবে দেবতারা নমস্কার করেন, বাপ রে কী শক্তি, সেই পুরুরবা মায়াতে পড়লেন, ব্যাস তার সমস্ত গেল, কাঁদতে আরম্ভ করলে, উর্বশী তোমাকে ছাড়া আমি বাঁচব না, তাই নাকি, উর্বশীর পেছনে পেছনে দৌড়াচ্ছেন, এত বড় বীর, কল্পনা করা যায় না ভগবানের মায়া কাকে কখন জাপটে ধরে শেষ করে দেবে, চারিদিকে মায়া কিলবিল করছে, এক ফোঁটাও আমি বিশ্বাস করি না একটা ব্যক্তি মায়া থেকে রক্ষা পাবে, এটা অসম্ভব ব্যাপার, কোনো না কোনোভাবে মায়া তাকে আক্রমণ করবেই করবে, ছাড়বে না। একান্তভাবে যারা সেই অবস্থায় উঠেছেন তাদেরকে মায়া কিছু করতে পারেন না, মায়াদেবী ছেড়ে দেন, মায়াদেবী তাদেরকে কিছু করতে, ভাগবতে এসব অনেক শ্লোক আছে আমি উচ্চারণ করব পরে। তাহলে সেখানে বলছে মায়া জবানি কাচ্ছন্ন, তিনি যার কোনো ক্ষয় নেই, অক্ষয় অব্যয় ভগবান, মায়া দ্বারা তিনি জবনিকাচ্ছন্ন হয়ে তিনি লুকিয়ে রয়েছেন, তিনি অধ্যক্ষজ অব্যয় বস্তু। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। এইভাবে কুন্তিদেবী পিসিমা, পিসিমা আজকে ছেলেটাকে এরকম স্তব করতে আরম্ভ করেছে, আগে তো এতদিন গেছে সেখানে এসে পিসিমার পায়েতে মাথা রেখেছেন, দেখে দন্দ পিসিমা কেমন আছো জড়িয়ে ধরে চুমু খেয়েছেন, আজকে কি হলো রে বাবা, আজকে আবার স্তুতি করতে আরম্ভ করলেন, বলে আজকে পিসিমার বিশেষ একটা তত্ত্বের অনুভব, যদিও জানতেন, আগেও জানতেন না, সেরকম কোনো কথা নয়। কেন কৃষ্ণের গুপ্ত লীলা রহস্য রোহিণী মার কাছে শুনেছেন। রোহিণী মা ব্রজমণ্ডলে থাকতেন, অনেক ব্যাপার আছে এর মধ্যে, অভিশাপ আছে। রোহিণী মা কেন থাকতেন ওখানে, অনেক ঘটনা সেসব বিভিন্ন মহাভারত পুরাণে সব রয়েছে। রোহিণী মা বসুদেবজির একজন স্ত্রী, তিনি থাকতেন ব্রজমণ্ডলে। ব্রজমণ্ডল থেকে কৃষ্ণ বলরামের অপূর্ব লীলা সব সন্দর্শন করেছেন। পরে তো তিনি দ্বারকায় গেছিলেন। রোহিণীর কাছ থেকে এইসব কথা শুনতে পারেন, আরও সব অন্যান্য মহাজনগণ আছেন, তাদের থেকে দ্রৌপদীর তো সম্বন্ধ, সব আত্মীয় পরিজন, না শোনার কোনো কারণ নেই। আজকে অনেক কথাই অনেকে দেখবেন পূর্বে শুনেছেন, কিন্তু ডাইরেক্ট রিয়েলাইজেশনের বিষয় হয় নাই। বোঝা গেল কি বললাম? বাবা বেঁচে থাকতে ছেলেকে অনেকবার বলছে, ব্যাগ বাবা এরকম করিস না, খোকা তুই আমার কথা শোন, এটা শুনলে তোর ভালো হবে। কিছুতেই শোনেনি, যতদিন রোজগার করেছেন বাবা লুটে পুটে খেয়েছে, বাবাও কি করবেন বুঝিয়েছে। ঠিক যে সময় বাবা দেহ রাখলেন, সে মাথা ঘুরে গাড়ি, তার ঘাড়ের ওপর বন্দুক রেখে, কত আমি ফায়ার করেছি, খেয়েছি, ঘুরেছি, মজামস্তি করেছি, আজকে তো সব চলে গেল। তখন তার মাথাটা ঘুরে গেল, বেঁচে থাকতে কিন্তু একটা কথাও শুনলেন না, যত বুঝিয়েছে কোনো কথা শোনেন। বাবা যখন চলে গেল তখন বুঝতে পারল, এরকম ঘটনা হয়। অপূর্ব একটা দুষ্ট ব্যক্তি ছিল, অনেক ব্যক্তি আছে, একজনের ঘটনা বলছি, একটা গ্রামে থাকত, কোনো একটা গ্রামে, চব্বিশ পরগনায় কোনো একটা গ্রামে, রিমোট গ্রাম, সেখানে সেই ব্যক্তি ডাকা চুরি সব সময় এসব করে, এমনকি গভর্নমেন্টের যে ইলেকট্রিকের তার এগুলো চুরি করে। বলো দেখি, গভর্নমেন্টের তার চুরি করা মানে পাবলিকেরও কষ্ট হবে, পাবলিকের আলো থাকবে না, বাতি তো রাস্তায় দিতে হয় কোনো রকম মনোভাবে, রেলের লাইনের যে তারগুলো এ কেটে চুরি করে নিচ্ছে, এ মহামুশকিল, পাবলিকের কত কষ্ট হয়। তাকে অনেক বোঝানো হয়েছে, বোঝাতে গেলে মারবে, এত বড় গুন্ডা আছে। এখন ভগবান যাকে পানিশমেন্ট দেয় তার উপরে আর কিছু নেই, ভগবান যাকে শাস্তি দেয়, হ্যাঁ, ভগবানের মার দুনিয়ার বাইর, একটা কথা আমাদের মহাজনরা বলতেন, গুরুজনরা। সে একজনকে বিবাহ করেছে, এত ভালোবাসে সে মানে কল্পনা করা যায় না, গুন্ডা হলে কী হবে, তাতে ওই স্ত্রীকে এমন ভালোবাসে মানে কল্পনা করা যায় না। আর স্ত্রীর কথাই একমাত্র শোনে, আর কারোর কথা শোনে জগতে। এখন হতে হতে স্ত্রীর গর্ব হয়েছে, ভালো কথা, ও আনন্দ হয়েছে। এ গর্ভ যখন পরিপক্ক অবস্থা, তার কদিন আগেই ওর ট্রেনের তার কেটেছে, ওই কালকে না কালকেই করেছে, আজকেই আজকেই গর্ভের পূর্ণ অবস্থা, শিগগিরই হসপিটালে নিতে হবে, কোনো এর মধ্যে কোনো রকম কোনো রাস্তা নেই, হসপিটাল না নিলে মরবে, এমন একটা পজিশান দাঁড়িয়েছে। কিন্তু সে লাইন কেটে ফেলেছে, ওই তার চুরি করেছে, সরকার থেকে ইনফরমেশন হয়েছে সে আসবে, কখন সারাবে, ট্রেন তখন আসবে। স্ত্রীটা ছটপট করতে করতে স্টেশনে মারা গেল, ভগবানের মা দুনিয়ার ভাই। সেদিন চোখের জলে কেঁদে প্রতিজ্ঞা নিয়েছিল, আমি আর কোনোদিন এসব করব না। আর যদি আপনি বলতে যেতেন আপনাকে এক থাপ্পড় মেরে দিত, খুনি করে দিত। যাকে ভগবান বোঝায় তাকে আর বোঝার আর বাকি থাকে না। তো কত বড় শিক্ষা পেয়ে গেল জীবনে, আর কোনোদিন নিজের উপরে চল। অপূর্ব এইসব কথা, এটা ভুলবার কথা নয়, কত বড় পানিশমেন্ট ভগবান দিলেন। এখানে বলছেন কৃষ্ণায় বাসুদেবায় সবই স্তব করছেন, এর মধ্যে কেন যেন মনে হচ্ছে পূর্বে অনেক কথা শুনেছেন, শোনেননি? কুন্তিদেবী বুয়া পিসিমা, কুন্তিরাজ নিয়ে গেছেন তাকে পালন করে, ওই জন্য কুন্তি নাম হয়েছে, বাস্তবিক পক্ষে তার নাম তো কুন্তি নয়, কুন্তি ভোজ, কুন্তি ভোজ তাকে পালন করেছেন তার জন্য তার নাম। যাই হোক, এখন এই যে কুন্তিদেবী, কুন্তিদেবী কি পূর্বে কৃষ্ণ বলরামের লীলা শোনেন নাই? শুনেছেন, ডাইরেক্ট রিয়েলাইজেশনে তখনও আসে নাই। যেমন একটা উদাহরণ দিই, অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে এত বড় গীতার উপদেশটা শুনলেন, শুনেছেন কি না? এত বড় গীতার উপদেশটা অর্জুন শুনেছিলেন, শোনেননি? কত তর্ক বিতর্ক করেছেন, প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর শুনেছেন, কত ধরনের সব উত্তর কৃষ্ণ দিয়েছেন। 700 শ্লোক, নট এ ম্যাটার অফ জোক, প্রত্যেকটা দিয়ে কৃষ্ণ তার তর্ক বিতর্ককে কাটিয়ে দিয়ে বলছেন এইটি ধর্ম তোমার, তোমার এটা করা উচিত। শেষে বলেছেন তোমার কি সন্দেহ গেল, তোমার কি সন্দেহ গেল, তুমি কি এবার করবে আমি যা বললাম? অর্জুন বলেছিলেন যে আমার সন্দেহ গেল, করিষ্যে বচনম তব, তুমি যা বললে তাই করব। হ্যাঁ তো বললেন, কিন্তু এই অর্জুন পরবর্তীকালে স্বীকার করেছিলেন যে আমি বলেছিলাম, সেটা উপলব্ধি করেছি কৃষ্ণের কথাগুলো সব তত্ত্বজ্ঞান, বাট অ্যাকচুয়ালি এটা আমার ডাইরেক্ট রিয়েলাইজেশন ছিল না। কৃষ্ণকে আমি বলেছি হ্যাঁ বুঝেছি তোমার কথা, আমি বুঝলাম এখন আমি করব, কিন্তু সেরকম ডাইরেক্ট রিয়েলাইজেশনের বিষয় আমার হয় নাই। কখন হলো গো? পরে হলো, যখন দ্বারিকা থেকে ফিরে এলেন, সমস্ত যদুবংশে চলে গেল, কৃষ্ণ নিত্যধামে চলে গেলেন, কাঁচকলা রইল সামনে, কিচ্ছু নেই, গান্ডীব রয়েছে এত বড় বীর, বাট হোয়ার ইজ দ্যাট পাওয়ার, সেখানে সেই ক্ষমতাটা কোথায়? যে ক্ষমতার বলে এই শরীরে ইন্দ্র মহারাজ তাকে নিয়ে গিয়ে স্বর্গের এক আসনে বসিয়েছেন, ইন্দ্র এখানে আর অর্জুন পাশে, একই সিংহাসনে, কত বড় পাওয়ার! কাউর জীবনে এটা হয়েছে? ইন্দ্র মহারাজের আসনে ইন্দ্র আর ও একই সঙ্গে বসেছে, এরকম কার ঘটনা হয়েছে? একজনের উদাহরণ দাও। এত বড় পাওয়ারফুল অর্জুন, সেই অর্জুন বলছেন এখানে আমরা অল্প অল্প স্পর্শ করে যাব। যুধিষ্ঠির চিন্তা করছেন অনেক মাস হয়ে গেল এখনও আমাদের অর্জুন তো ফিরে এলো না, কি ব্যাপার, কি হয়েছে বলো তো, নানারকম কেলেঙ্কারি চিন্তা করছেন। কেন? ভক্তের হৃদয়ে সর্বদা সত্য কথা ভেসে ওঠে। তাহলে কি নারদজি যা বলেছিলেন সেই সময় কি চলে এলো? হায় হায়, তা আমার বেশ চিন্তা লাগছে। হে নকুল ভাই কি হলো বলো তো, সহদেবকে বলছেন কি হলো বলো তো, এখনও আসছে না অর্জুন। দেখতে দেখতে নানারকম দুর্লক্ষণ, বিভিন্ন রকম বিভৎস লক্ষণ দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম দুর্লক্ষণ, এসব অনেক ঘটনা। তারপর অর্জুন দেখলেন অনেকদিন পর অর্জুন এলেন, এসে কাঁদতে কাঁদতে এসছেন, আর পায়ে আর কিছু বলতে পারছেন, এসে খালি পড়ে খালি হাওয়া হাওয়া করে কাঁদছেন, কি হয়েছে তোমার, কি হলো বলো, আরে বসা কথা বলবারই কোনো ক্ষমতা নেই, এত বড় বীর অর্জুন তার কথা বলবার ক্ষমতা নেই, কথাটা যে বলবে সে ক্ষমতা নাই। অনেক কষ্ট করে, অনেক সহ্য করে, যখন বারবার প্রশ্নের পর প্রশ্ন, কি হলো তোমার, কি কোনো জায়গায় অপমান হয়েছে, কি কোনো কোনো খারাপ কাজ হয়ে গেছে, তা বীর তুমি, তোমার কি কোনো এমন কোনো ঘটনা ঘটেছে, তোমার বীরত্বের কোনো লাঘব হয়েছে, কি ঘটনা, কি হলো, কি কিছুই বলতে পারছেন। অনেক সময় পর কেঁদে কেঁদে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলছেন, হে রাজন বঞ্চিত হম, বঞ্চিত হম হরিণা বন্ধুরূপিণা, বুঝতে পারিনি রাজন, আমি বুঝতে পারিনি এ বন্ধুরূপে আমার কাছে ছিল, ইনি হচ্ছেন হরি, সাক্ষাৎ পরাক্রেশ্বর ভগবান, সবসময় আমার সঙ্গে মজা করেছেন, আমিও তার সঙ্গে মজা করেছি, একই বয়স আমাদের, কখনো রসিকতা করেছি, কখনো কত কিছু করেছি, ঠাট্টা করেছি, আর আমি কত রকম কত কিছু করেছি, সে আমার সব কিছু সহ্য করেছেন, যেহেতু আমাকে বন্ধু হিসেবে তিনি মেনেছিলেন। আজ দেখছি তিনি হচ্ছেন পরাৎপর অখিলেশ্বর, সেই পরম ঈশ্বর। হায় ভগবান, কত রসিকতা করেছি তার সঙ্গে, কত উপদেশ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, আমি মনে করেছিলাম আমি সেই কথাগুলো বুঝেছি, না আমি কিচ্ছু বুঝিনি। আজকে তিনি চলে গেছেন সেই কৃষ্ণ, আজকে এই দুঃসময়তে কেউ নেই, হাহাকার আমার শ্মশান হয়ে গেছে আমার হৃদয়, আজ সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যে উপদেশগুলো করেছেন গীতার, সেই গীতার উপদেশগুলো যেন এক একটা মূর্তি নিয়ে আমার সামনে ভেসে উঠছে। হায় হায়, গীতার এই এই কথাগুলো বলেছিলেন, এর মানে এইটা, সেটা অর্জুন নিজে স্বীকার করেছিলেন, তখন তার ডাইরেক্ট রিয়েলাইজেশন এসেছিল, প্রত্যক্ষ যারা ভাগবত কথা মুখস্ত করে বলবেন সে কথায় কোনো লাভ হয় না। এক একটা অনুভবের কথা হৃদয়ে বিদীর্ণ হয়ে বেরোবে, তার এক একটা কথা আপনাকে বুলেটের মতো আপনার হৃদয়কে স্পর্শ করবে, ডাইরেক্ট ফিলিংস। এ হলো, এর নাম হলো শ্রীমদ্ ভাগবতজি মহাপ্রাণ, সাক্ষাৎ কৃষ্ণ এ ওহি। কৃষ্ণের সঙ্গেও তুমি চিটিংবাজি করবে নাকি? তুমি কৃষ্ণের সঙ্গেও ধোকাবাজি করবে, তুমি গুরু বৈষ্ণবের সঙ্গেও ধোকাবাজি করবে, আর তুমি জায়গা পেলে না, জ্বলে মরে যাবে। এই কথা আমি চণ্ডীগড় ফণ্ডীগড় বিভিন্ন সভায় চিৎকার করে বলেছি, যেসব ভাষা শুনে মাইক ফাইক উড়ে যাচ্ছে সমস্ত সভায়, তোলাও আছে এসব বিভিন্ন জায়গা ওরা পাঞ্জাবে, চিৎকার করে যে কখনো গুরু বৈষ্ণবকে ভগবানকে কন্ট্রোল করবার চেষ্টা করবে না। ডোন্ট ট্রাই টু কন্ট্রোল গুরু বৈষ্ণব, উই ওয়ান্ট টু বি কন্ট্রোল বাই গুরু বৈষ্ণব, আমরা গুরু বৈষ্ণব দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই, আর তাহলেই আমরা বাঁচব। আমরা যদি তাদেরকে নিয়ন্ত্রণ করি, শাসনের মধ্যে ফেলে দিই, জ্বলে পুড়ে মরে যাব। কেউ এই কথাটা বুঝতে পারে না, সমস্ত জায়গায় চালাকি চলছে, এক একটা গুরুফা পদ্ম এরা ইচ্ছে করে চোখ বুঝিয়ে ফেলছেন, তারা কোনো সাড়া দিচ্ছেন না, কুমার স্টেটে চলে যাচ্ছেন ইচ্ছে করে, ছিল বামন গোস্বামী মহারাজ, ছিল ভক্ত, সব ইচ্ছে করে। তোরা আমার সঙ্গে চালাকি করেছিলি, দেখ আমি তোদেরকে চালাকি করে দিই, তোরা কত চালাকি করেছিস আমার সঙ্গে, দেখ তোরা আমার সঙ্গে চালাকি করছিস, আমি তোদের চালাকি করলাম, পরে বুঝবি, মূর্খের দল। সেই জন্য অনুভবের বিষয় হওয়া দরকার। যে কোনো জিনিস আমরা এখানে রসিকতা করতে বসি নাই, কিছু কিছু লড়বার জন্য বসি নাই এখানে, এইসব বিষয়গুলো আমাদের ডাইরেক্ট রিয়েলাইজেশনের বিষয় হওয়া উচিত। অর্জুন বলেছিলেন আজকে এই সময় হরি আজকে আমাদের সামনে নেই, তিনি চলে গেছেন, কিন্তু আজকে মনে হচ্ছে সমস্ত উপদেশগুলো আমার সামনে ভেসে উঠেছে। সেই গাণ্ডীব রয়েছে, সেই আমি অর্জুন রয়েছি, কিন্তু কই আমার সে ক্ষমতা তো আর নাই, আমাকে কোল ভিল এইসব এরা আমাকে হারিয়ে দিল। যে আমি যুদ্ধস্থানে দাঁড়ালে পরে সব্যসাচী, আমার নাম ছিল দুই হাত সমান চলে, তার নাম সব্যসাচী, পরম তপ। গীতায় দেখবেন এক একটা শব্দের এক একটা অর্থ আছে, প্রত্যেকটা শব্দে একটা মানে আছে। যখন পরম তপ বলছেন কৃষ্ণ, তখন বলছেন পরতাপিনঃ, অর্থাৎ তুমি যখন যুদ্ধেতে দাঁড়াবে, তুমি ব্যান চালাবে, সমস্ত কেউ ভয় পেয়ে পালাবে, পরপক্ষ ভয়েতে কাঁপবে, এর নাম হলো পরম তপ। সব্যসাচী করা মানে হলো দুই হাত সমান চলে। গুড়াকেশ, গুড়াকেশ মানে হলো তিনি নিদ্রাকে জয় করেছেন, তার ঘুমোতে লাগে না। এইভাবে প্রত্যেকটা শব্দের মানে আছে। সেখানে আমরা দেখলাম সেই সব বিষয়গুলো অর্জুন আজকে অনুভব করছেন। সেই আমি গাণ্ডীব রয়েছে, সেই আমি অর্জুন রয়েছি, কিন্তু সে শক্তি আমার নেই, সব তিনি হরণ করে নিয়ে চলে। অর্জুন দেখ, তুই যে লেজেন্ডারি ছিলি এগুলো সব আমার ছিল। যুদ্ধক্ষেত্রে সামনে দাঁড়িয়ে অর্জুন এখানে বলছেন, রাজার সামনে, যুধিষ্ঠির মহারাজের সামনে, যুদ্ধক্ষেত্রের সামনে আমাকে মেরে ফেলবে, সামনে তীর চালাচ্ছে, কিন্তু এই হরি সারথির ভূমিকায় রয়েছেন, তাদেরকে বোকা বানিয়ে দিচ্ছেন, তাহলে অস্ত্র চালাতে পারছে না, এদিক ওদিক হয়ে যাচ্ছে। আবার যিনি আমাকে অস্ত্র চালাচ্ছে তার আয়ুটাকে এই দৃষ্টির দ্বারা মুচকি হেসে তার আয়ুটাকে হরণ করে নিয়ে যাচ্ছেন কৃষ্ণ। মনে হচ্ছে তিনি সারথির ভূমিকায় ছিলেন, কিন্তু সত্যি কি সারথির ভূমিকায় ছিলেন? যুদ্ধটা কে করেছিল? যুদ্ধ কি কৃষ্ণ করেছিলেন নাকি অর্জুন করেছিলেন? সত্যি কথা কোনটা? সত্যি কথা কোনটা? অর্জুন তীর চালাও, এই সূর্য চলে গেছে বলে ও সঙ্গে সঙ্গে অস্ত্র চালালো, সঙ্গে সঙ্গে হলো সূর্য, এখানে অস্ত্র যায়নি, এই দেখো সূর্য আছে, সমস্ত করেছিলেন কৃষ্ণ। সেই কৃষ্ণ যদি আমাকে ভালোবাসেন, জগতের কোনো শক্তি নেই, আমি কাউকে ভয় পাই না, এ বিশ্বাসটা হওয়া দরকার। অর্জুন বলছেন এইসব শক্তিগুলো তার ছিল, তা যদি নাই হতো আজকে এই কোলভিলের সামনে আমি হেরে গেলাম। কোলভিলগুলো সাধারণ কেউ ছিল না, কৃষ্ণেই কৃষ্ণই ওই রূপ ধারণ করে এসেছিলেন, হেরে মহিষীগণকে হরণ করেছিলেন, এসব করে লীলা, অনেক কথা মহাভারতে আছে। তাহলে এখানে অনেক কথা দ্রৌপদী এই অনেক কথা আমাদের কুন্তী মা বলছেন, কুন্তী দেবী, কৃষ্ণায় বাসুদেবায় দেবীকে নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নম নম। আজকে কুন্তী দেবী আজকে এই সব বিপদের মুহূর্তে কেন যেন হচ্ছে শেষ সময় চলে আসছেন, কৃষ্ণ যখন চলে যাচ্ছেন ভেতর থেকে যেন তত্ত্বগুলো আলোড়ন সৃষ্টি করেছে, একটা এভলিউশন এর মধ্যে থেকে যেন সব বেরিয়ে আসছে, সব স্তুতিগুলো পরিষ্কার ভেতর থেকে বলে দিচ্ছে কাকে কাকে পিসিমা বলে তোকে ডেকেছিল কে, তিনি জানতেন থিওরিটিক্যালি, বাট প্র্যাকটিক্যালি এখন বুঝতে অনুভবের বিষয়। সেই জন্য নমঃ পঙ্কজ নাভায়ো, নমঃ পঙ্কজ মালিনে, নমঃ পঙ্কজ নেত্রায়ো, নমস্তে পঙ্কজাঙ্গ্রহে, এইভাবে দণ্ডবাদ করছেন। সব পঙ্কজ, তোমার চরণ কমল পঙ্কজ, তোমার নাভি পঙ্কজ, নমঃ পঙ্কজ নাভায়ো, নমঃ পঙ্কজ মালিনে, হ্যাঁ তুমি পঙ্কজের মালা পরে রয়েছো, পঙ্কজ নেত্র তোমার, পঙ্কজ ছাড়া পদ্ম ছাড়ার কোনো উদাহরণ দেওয়া যায় না। আমি আগেই বলেছিলাম অপ্রাকৃত ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ডে, অপ্রাকৃত জগতে, চিন্ময় জগতে এই প্রাকৃতিক জগতের কোনো উদাহরণ চলে না, চলবেই না, কিন্তু তথাপি আমরা বুঝব না, আমাদের অভিজ্ঞতার বাইরে কোনো জ্ঞান কথা বললে আমরা বুঝব না, সেই জন্য এই জড়জগৎ থেকে উদাহরণগুলো দিয়ে আমাদের দার্শনিকগণ বোঝাবার চেষ্টা করেন। কুন্তীও তাই বলছেন নমঃ পঙ্কজ নাভায়ো, নমঃ পঙ্কজ মালিনে ইত্যাদি কথা বলছেন। তুলসীদাসজি যখন ভগবানের আবির্ভাব দেখছেন, লিখছেন তুলসীদাস রামায়ণ লিখছেন, তুলসীদাসের যে রামায়ণ আছে রামচরিত মানস, লিখতে লিখতে ভগবানের আবির্ভাব লক্ষ্য করছেন, ভগবান আবির্ভাব হলেন, ভগবান আবির্ভাব হলেন চোখের সামনে দেখছেন, এই কোনো মিথ্যে কথা না, কলম রেখে দিয়ে খালি ভগবানের দিকে তাকিয়ে রয়েছেন, পাগল এও কি হয়, একটা শিশু তার এরকম সৌন্দর্য কি সম্ভব হয়, মনে হচ্ছে বিশ্বের সমস্ত সৌন্দর্যর অংশগুলোকে এক্সট্রাক্ট করে নির্যাস করে তাও বললে হবে, সেটা বললেও মিথ্যে কথা বলা, কেন জগতের কোনো কিছুর সঙ্গে তো ভগবানের মিলন হবে না, জগ ভগবানের কোনো অঙ্গের সঙ্গে, ভগবানের রূপের সঙ্গে ব্রহ্মাণ্ডের কোনো, এই অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো কিছু তুলনা করতে যাওয়া মানেই হলো মূর্খতা, করা উচিত না। কিন্তু তুলসীদাসজি কী করবে, তুলসীদাস বলছে আমি তো চাইছি এই রূপটাকে যে আমি ভগবান আমাকে দেখালেন এই রূপটাকে আমি জগৎবাসীর কাছে তুলে ধরি, এই দর্শনটাকে আমি তুলে ধরি রামচরিত মানুষে এমন তুলে ধরি যাকে এটা পাঠ করে লোকে যেন বুঝতে পারে, আরে এরকম সে অন্তত কিছু তো বুঝবে, তো সেই জন্য তিনি চিন্তা করছেন তাহলে আমি এক কাজ করি, জগতের কোনো বস্তু তেজময় বস্তু বা কোনো শীতল বস্তুর সঙ্গে আমি তুলনা করি, রামচন্দ্রের মুখটাকে তো তুলনা করতে হবে, মুখমণ্ডল কেমন সুন্দর, প্রথমে বলে এক কাজ করো সূর্যের সঙ্গে তুলনা করি, হ্যাঁ দীপ্তিময় বলে সূর্যের সঙ্গে তুলনা করব, এটা কেমন কথা, সূর্য কত তাপ ফাপ দেয় গায়ে জ্বালা হয়, এখানে তো কোনো জ্বালা নেই, তাহলে এক কাজ করি পূর্ণ চন্দ্রমা যখন উদিত হয় সেই চন্দ্রমার সঙ্গে তুলনা করি, অনেক সাহিত্যিক চন্দ্রমার সঙ্গে তুলনা করেছেন, তাহলে আমি আমারই বা দোষকে আমি তুলনা করি, চন্দ্রমার তুলনা দিয়ে গিয়ে চন্দ্রমার দিকে তাকিয়ে বললেন এটা কলঙ্কময় চন্দ্রমা, চারিদিকে ছিটেফোঁটা কালো কালো দাগ, দূত এ হবেই না, মাথায় হাত দিয়ে বসলেন কার সঙ্গে তুলনা করব আমি, শ্রী রামচন্দ্রের শ্রী মুখ কমল আমি তুলনা করব কার সঙ্গে, লাস্টে কলম ফেলে দিয়ে গাইতে আরম্ভ করলেন, বলছেন রঘুবরের মুখকে কার সঙ্গে তুলনা করা যাবে না, কার সঙ্গে তুলনা করা যাবে, রঘুবরকে মুখ সমান রঘুবর মুখ বানিয়া, রঘুবরের মুখ যেমন ঠিক সেমন রঘুবরের মুখ, অর্থাৎ উপমান উপমা সমাস এক, যারা ব্যাকরণ করেছেন তার উপমান সমান উপমা সমাস এক, রঘুবরকে মুখ সমান রঘুবরকে মুখ সমান রঘুবর মুখ বানিয়া, এই উদাহরণ বলে রামায়ণ অনেক গান আছে, এগুলো আমার সময় দিতে পারবো না, এখানে আর কি করবেন, কুন্তী দেবী এভাবে দিয়ে যাচ্ছেন উদাহরণ, তারপর বিভিন্ন বললেন যত বিপদ এসছে সব বিপদে তুমি ছিলে, যখন আগুন জ্বালিয়ে দিয়েছিল, যখন বিষদান করেছিল, যখন আমাদের গৃহবধূকে সমস্ত বস্ত্রহরণ করে সবসময় তুমিই রক্ষা করেছ, বনবাস অকৃচ্ছাত বনবাস কৃচ্ছতহ, বনবাস কৃচ্ছতহ কৃচ্ছতহ, সেই বনবাসের যে কষ্ট সেখান থেকে তো তুমি প্রতিপদে। আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন আসবেন, ভগবান যদি এতই ভালোবাসেন তা তাদেরকে এত কষ্ট দেওয়ার দরকার কী ছিল, ভালো করে একবারে নিয়ে যেতেন, ভালো জায়গায় রেখে দিতেন। কথাটা প্রশ্ন আসবে কি না, তর্ক আসবে, এত কষ্ট দেওয়ার দরকার কী? বলে মহারাজ, জগতের কাছে যদি আদর্শ স্থাপন করতে হয় তাহলে ভক্তকে দিয়েই স্থাপন করতে হয়। আজ যদি পণ্ড বান্ধবের আদর্শটা আপনাদের কাছে না থাকতো আপনারা কী শিখতেন? যে এত কষ্ট এত গঞ্জনা লাঞ্ছনার মাধ্যমেও কখনোই পঞ্চপাণ্ডব ভগবানকে দোষারোপ করে নাই, তুমি আমাদের পক্ষে রয়েছ, আমাদের এত কত কষ্ট কেন হবে? আমরা নৃসিংহদেবের পুজো করি, নৃসিংহদেব পুজো করে কোনো সময় বিপদ হলে বলি, নৃসিংহদেব ওই মাসের পূর্ণিমা তিথিতে 20 কেজি পরমান্ন তোমাকে একমন পরমান্নের ভোগ দিয়েছিলাম, বেমালুম খেয়ে নিয়ে খেয়ে নিয়েছো, এখন কিন্তু দেখছো না আর বিপদে। আমরা নৃসিংহদেবকে বললো, মনে নেই একমন দুধের পরমান্ন ভোগ দিয়েছিলাম, তখন বেশ খেয়ে নিয়েছো সুসু করে, এখন আমার এত বিপদ তুমি দেখছো না? অর্থাৎ ভগবানকে আমরা ডিউটি দিয়ে রেখেছি, এনগেজমেন্ট, আমার যা যা বিপদ হবে সব তুমি দেখবে। সুখ সম্পত্তি আয়ে ঘরকা কষ্ট মিটে তনকা যাই জগদীশ হারে, খুব সুন্দরভাবে গায় ইউপির লোকেরা, কিন্তু হাসতে হাসতে বেড়ে দেবে। বলে কি, বলে কষ্ট শরীরে চলে যাক, সুখ সম্পত্তি আয়ে ঘরকা কষ্ট মিটে তনকা যাই জগদীশ হারে। আর ভোগ কি লাগালাম, চারানা চুনরি, চারানা পয়সা দিয়ে চুরনি চুনরি লাগিয়েছি, আর লাগিয়ে ভগবান থেকে ঘাত ধরে এগুলো আদায় করে নিচ্ছে, সুখ সম্পত্তি যা যা কিছু হবে সব তোমাকে দিতে হবে। এই জন্য তো তুমি তুমি আছো কী জন্য, তুমি তো এই জন্যই আছো, অর্ডার সাপ্লাই, আর তুমি তুমি আছো কী জন্য, আমাদের যা অর্ডার করবো সে সাপ্লাই করবে, এই হচ্ছে আমাদের ভক্তি। কিন্তু দ্রৌপদী বা পঞ্চপাণ্ডব কুন্তী দেবী কোনো রকম কষ্টেতে কোনোদিন ভগবানের থেকে ডিম্যান্ড করেন নাই, এগুলো তোমাকে করতে হবে, ভগবানের ইচ্ছা যেরম ভাই রেখেছেন তিনি। আমাদের তুলসীদাসী রামায়ণতে এইটা আছে, যাই বিধি রাখে রাম তাই বিধি রহিও, সীতারাম সীতারাম সীতারাম কহিও, যেমন ভাই ভগবান রাখে তেমন থাকো। কিন্তু আমরা থাকতে রাজি না, আমরা বলি কেন থাকব, কি কারণে তাহলে ভজন করলাম, গুরুচরণ আশ্রয় নিলাম? এগুলো আমাদের বুদ্ধি খারাপ হয়ে গেছে ব্রেন। সেই জন্য পঞ্চপাণ্ডব যদি এই বিপদ না হতো তাহলে পঞ্চপাণ্ডবের আদর্শটা আমাদের কাছে থাকতো না, আমরা এত বড় একটা উজ্জ্বল আদর্শ আমাদের জীবনের যাত্রার ক্ষেত্রে লক্ষ্য করতাম না, শিক্ষা পেতাম না। কুন্তীদেবী যে প্রার্থনাটা ভগবানের করছে কাছে করেছেন, সেটা সমগ্র সৃষ্টির ইতিহাস ইতিহাস একটা ইভলিউশন, মানে এই কখনো করে কেউ ভগবানের কাছে প্রার্থনা করছেন, ভগবান বিপদ হো সন্ততা শস্য তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনম ইয়াহদ সাদ অপুনর ভব দর্শনম, ভগবান আমাদেরকে বেশি করে বিপদ পাঠাও। আপনারা বলবেন কেউ, আমাদের ঘরে ছেলে পেলে সব বিপদ হোক, ঘরে বিভিন্ন রকম বিপদ হোক, চাইবে কেউ? কুন্তীদেবী বলছেন ভগবান আমাদেরকে বেশি করে বিপদ পাঠাও, সে আবার কী কথা, মাথা খারাপ হয়ে গেল নাকি? বলছেন বেশি করে বিপদ পাঠাতে বলছি এই কারণে, বিপদ বেশি করে এলে সবসময় তোমার স্মরণে যাব, হে গোবিন্দ বাঁচা, এই কী অবস্থা হয়েছে, এবং তুমি দেখো বাঁচাও, এ কথাও বলবেন, দেখো তুমি দেখো এই হয়েছে, তাহলে তোমার স্মরণ থাকবে। যখন যখন আমাদের বিপদ হয়েছে সবসময় তোমাকে কাছে পেয়েছি, যখন যখন আমাদের যে কোনো বিপদ হয়েছে, দুর্বাসা মুনিকে ইচ্ছে করে বদমাইশি করে, যেমন দুর্যোধন বলল ওদের ওখানে যান 10,000 শিষ্য নিয়ে যাবেন, একটা বর দিন আমাকে, যত আপনার শিষ্য বিষয় সব নিয়ে জঙ্গলে যাবেন, ওরা যেখানে বনবাসে আছে ওখানে গিয়ে বলেন শিগগির প্রসাদ দাও, এই কথা বলবেন, ও জানে ও গিয়ে দিতে পারবে না, সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দেবে রেগে। এত দুষ্ট প্রকৃতি ছিল দুর্যোধন, কলির অংশে জন্ম, কিন্তু যার সহায় ভগবান আছেন তাকে কেউ কিছু করতে পারে? সেখানে গিয়ে দুর্যোধন যখন পৌঁছেছে, তা 10,000-এর উপরে শিষ্য এইসব নিয়ে যখন দুর্বাসা মুনি একটা চুন থেকে পান করে অভিশাপ দিয়ে দেবে, গিয়ে বলে এই আজকে এখানে এসে প্রসাদের ব্যবস্থা করো, বলে মহারাজ এক কাজ করুন, আপনি যমুনায় স্নান করে আসুন, আমরা ততক্ষণে প্রসাদ প্রসাদ তৈরি করছি আপনার জন্য। চান করতে গেছে এখানে মাথায় হাত, কৃষ্ণ কি করব দেখো, হ্যাঁ আমাদের নিজেদেরই খাওয়ার কোনো ব্যবস্থা নেই, সব এক্ষুনি আমরা প্রসাদ পেয়ে উঠলাম, কোনো মতো ভিক্ষা ভিক্ষা যা জঙ্গলে হয়েছে ওই নিয়ে আমরা কোনো মতে খেয়ে উঠলাম। আর যদি দ্রৌপদীও না খেয়ে উঠত, সূর্যের একটা থালি আছে, দ্রৌপদী যতক্ষণ খাবেন না ততক্ষণ ওই থেকে হাজার হাজার লোককে আহার করানো যাবে, সূর্যের একটা আশীর্বাদ ছিল, যত লক্ষ লোক আসবে তো কোনো কম পড়বে না, দ্রৌপদী খাইয়েই যাবে। কিন্তু আজকে দ্রৌপদী খেয়ে ফেলেছেন, ভোজন হয়ে গেছে, আর কিছু করার নেই, এমন বিপদ আর কি মানে চিন্তা করা যায় না। তো ওদের একটাই রাস্তা, ওরা বিপদ হলে অন্য কিছু চিন্তা করে না, সঙ্গে সঙ্গে ভগবান কী করবো এই তো বিপদ হয়ে গেছে কী করব। দ্বারিকানাথ সক্ষণ সঙ্গে সঙ্গে শুনতে পেয়েছেন, দ্রৌপদী কাঁদছেন কী করব, কিছুই তো নেই, এক্ষুনি তো অভিশাপ দেবে, সঙ্গে সঙ্গে সেখানে আবির্ভাব হয়েছেন কৃষ্ণ। এবার পাঞ্চালি শিগগিরি খেতে পেয়েছে, খেতে দাও বলে আবার জ্বালা দিতে এলো, একই এইখানে জ্বালায় পুঁচ্ছি কিছু নেই বলে আবার তুমি এসে আবার খেতে দাও বলছো, কোথা থেকে দেবো কিছু নেই, বলো না দেখো না কিছু, আরে আমি বলছি কিছু নেই, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সব ধোয়া মাজা, বল দেখো না তুমি কিছু না কিছু আছে, গিয়ে দেখটা শাকের কোনা লেগে রয়েছে, বলো ওইটি দাও, শাকের কোনাটা এরম নিয়ে মুখে দিয়ে একটু জল দাও, জল দিয়ে খেয়ে বড় একটা ঢেঁকুর তুললেন, বলে যা হয়ে গেছে খাওয়া দাওয়া, বলে কী খেলে তুমি ঠাকুর, বলে যা খেয়েছি খেয়েছি, ওখানে দুর্বাসা তারা জলেতে আলনিক করতে বসে ঘেউ ঘেউ ঢেকুর তুলছেন, কী খেয়েছো বাবা, ওখানে ঢেকুর তুলছে সব 10,000, বলে বেচারা পঞ্চপাণ্ডবকে রান্না করতে বলে এলাম, গেলে এখন আমরা অপমান হই, শিগগির চল পালিয়ে যাই, পেট ভর্তি কী খাবো, ওখান থেকে চান করে চলে গেলেন আর দেখা নেই, সামনে সামনে পালিয়ে গেলেন, মানে আমরা কি কী জবাব দেবো, আমাদের 10,000 লোকে রান্না করেছে বেচারা। এই হচ্ছে কৃষ্ণ, যেটা কালকে না কখন বলেছিলেন না, ওম প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বযজ্ঞে সর্বহরি তসমিন তুষ্যে জগত্তুষ্ট প্রেণীতে প্রেণতম জগৎ, যিনি তৃপ্ত হলে জগতের সমস্ত ভূত তৃপ্ত হবে, যিনি তৃপ্তি লাভ করলে ভগবানকে যদি সন্তুষ্ট করতে পারেন সমস্ত জগৎ কিচ্ছু করতে পারবে না, ভগবানের শরণে যাওয়াটাই হচ্ছে হচ্ছে সমাধান। কুন্তিদেবীর এই প্রার্থনা আপনারা শুনলে অবাক হবেন, বলছেন ভগবান কুন্তিদেবী বলছেন বিপদ যখনই হয়েছে তোমাকে কাছে পেয়েছি ওই জন্য বিপদ চাই, আজকে আমাদের তুমি ভাবছো আমাদের ভালো সময় এসছে, রাজধানীতে বসিয়ে দিয়ে গেলে আর কোনো সত্যভত্য নেই, এবার তোর রাজধানী চালা আমি চলি, এবার বলো না এখনই আসল বিপদ, সে কি বলে হ্যাঁ এখন রাজধানী নিষ্কণ্টক করে গেলে মনে হচ্ছে কেন অশ্বমেধ যজ্ঞ করেছেন, রাষ্ট্রীয় যজ্ঞ করেছেন, রাষ্ট্রীয় যজ্ঞ করেছিলেন একচ্ছত্ব অধিপতি যুধিষ্ঠির মহারাজকে স্থাপন করে গেলেন, বলছে না আজকেই আসল বিপদ, আমি কাল না পরশুদিন বলছিলাম না, বিপদ হো নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ, বিপদ হো বিশ্বরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি, যেটাকে বিপদ বলছ সেটা আসল বিপদ নয়, যেটাকে তুমি বলছো আজকে ভালো দিন এসে যাক ভালো ঝোলে ঝালে খাবো ভালোই হয়েছে ছেলে চাকরি পেয়ে গেছে আর চিন্তা নেই, না এখনই বিপদ, এখনই আসল বিপদ এসে গেছে, এবার ভগবানকে ভুলে যাবে সংসারে মুঝে যাও। এইভাবে কুন্তিদেবী সুন্দর স্তব করেছিলেন, ছোটোবেলাকার সুন্দর সব লীলাগুলো চিন্তা করছেন, বলে আজকে অবাক লাগে এই পরাৎপর খেলে শহর, এই কৃষ্ণ আমাকে পিসিমা পিসিমা বলে আদর করেছিলেন, আমাকে দণ্ডবোধ করেন আদর করেন, কেমন আছো এইসব খবর নেন, কিন্তু এই কৃষ্ণ সেই সাক্ষাৎ ভগবান, আর আমি তিনি জানতেন সেই জন্য কৃষ্ণকে বলছেন, যখন গোপিকা তোমাকে লাঠি নিয়ে তাড়া করেছিল দামবন্ধন লীলা, বলে আমি চিন্তা করে অবাক হয়ে যাই, অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক সাক্ষাৎ সেই, তুমি সেই শিশুরূপে সামনে ছিলে, যশ তোমার লাঠি দিয়ে মেরেই ফেলবো তোকে, কী করছিস, ভয়েতে একবার কাঁপতে কাঁপতে কাঁদতে আরম্ভ করলে, কাজলগুলো চারিদিকে এবারে গড়িয়ে গিয়ে একে তো কালো তার উপর কাজলগুলো চারিদিকে আরও সুন্দর হয়ে গেল, কাজ একে তো কালো তার উপর কাজল এরম ঘষছে মুহ, হ্যাঁ কাঁদতে কাঁদতে একবারে চারিদিকে একেবারে কাজলগুলো ছড়িয়ে গেল, এই কৃষ্ণের কথা বলতে গিয়ে কুন্তিদেবী বলছেন, ছোট্ট বয়সে তোমাকে যখন এরকম মারতে গেল মা, যখন লাঠি এরম ধরে রয়েছে কোমরে বেঁধে ফেলেছে তোমাকে, তখন যদি কাঁদছিলে আমার সেটা এখন মনে পড়ে আমি কাঁপতে থাকি। কি যাকে যমরাজ ভয় পায়, যেটা বলা আছে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন জায়গায়, আমি উচ্চারণও করেছিলাম, মদ ভয়াত বাতি বাত অয়ম, আমার ভয়েতে বাতাস বইছে, সূর্যস্তপতি মদ ভয়াত, মৃত্যুশ্চরতি মদ ভয়াত, মৃত্যু আমার ভয়েতে বিচরণ করছি, জানো। আরে বাবা মহারাজ, তাহলে সেই তুমি আজকে শিশুরূপে যশোদার সামনে এক তারণায় তুমি ভয়েতে কাঁপছো, কাঁপছো এরম ভাই মা মারবে এরম করে কাঁপছে, বাবা কীরকম লীলা। সেই জন্য সেখানে অপূর্বভাবে বলছেন, গোপ্য আদদে তৈক তাগ সে দাম তাবৎ যাতে দশাস্ব কলীলাঞ্জন সম্ভম আখ্যম বক্তম নিরীয় ভবভাবনয়া স্থিতস্য বক্তম নিরীয়, মাথাটাকে নিচু করে তুমি যে কাঁদছিলে, বক্তম নিরীয় বক্তম নিলীয় ভবভাবনয়া স্থিতস্য সা মে বিমোহয়তি ভীরোপি যদ বিভেতি, ভয়ও যাকে ভয় করে সাক্ষাৎকাল, সেও যাকে ভয় করে সেও নাকি আজকে শিশুর মতো এরম কাঁপছে ভয়েতে। এইরকমভাবে কুন্তিদেবী অবাক হয়ে বলছেন, এটা মানুষের মনুষ্য লীলা তুমি করেছ, এটা বিড়ম্বনা, সাধারণ লোক এগুলো বুঝবে না। এইভাবে কুন্তি স্তব করতে থাকলেন, করে কৃষ্ণকে আরও কিছুদিনের জন্য সেখানে রাখলেন। যখন এরকমভাবে স্তব করতে লাগলেন, যখন যুধিষ্ঠির মহারাজ প্রেমের দ্বারা এরকমভাবে নিবারণ করলেন, এখন যেতে হবে না আরও কিছুদিন থাকো, তখন তিনি রথ থেকে নেবে এসে আবার সেই অন্দরমহলে প্রবেশ করলেন, তিনি আর গেলেন না। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবানের দ্বিতীয় কোনো কাজ নেই, বাঞ্ছা কল্পতরু করা কাজ তার বাঞ্ছা পূরণ করা। যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ, যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ, ধর্মের অংশে যুধিষ্ঠির মহারাজ এসেছিলেন। আবার বিদুরজি মহারাজ তিনিও সাক্ষাৎ যমরাজ, মাণ্ডব্য মুনির অভিশাপেতে একশত বৎসর যাবি অভিশাপ পাওয়ার জন্য দাসীপুত্র রূপে আবির্ভাব হয়েছেন, কিন্তু সাক্ষাৎ তিনি যমরাজ, যমরাজজি মহারাজ, তিনি বিদুরজি মহারাজ রূপে রয়েছেন। আবার এক অংশে যমরাজজি যুধিষ্ঠির মহারাজের মধ্যে প্রবিষ্ট রয়েছেন, যুধিষ্ঠির মহারাজ তিনি যমরাজের অংশ। অর্জুন ইন্দ্রের, অশ্বিনী কুমারদ্বয় তারা হলো কি নকুল সহদেব ইত্যাদি অনেক আছে, বায়ুদেব আছেন পবনদেব, তার অংশে জন্মেছেন ভীম ভীমসেন, এরকম অনেক ঘটনা, এগুলো এখন বলা, কুন্তিদেবীর বই যদি পড়েন ওর মধ্যে সব উত্তর কিছু দেওয়া রয়েছে অনেক। এখানে প্রশ্ন হলো, এইভাবে যখন স্তব করছেন ধর্মরাজ, স্বাভাবিকভাবেই তিনি খুব বিনম্র প্রকৃতি, ধর্মরাজ এত বিনম্র প্রকৃতির, প্রতি পদে বৈষ্ণব, তো বৈষ্ণব শিরোমণি, প্রতি পদে নিজেকে দোষারোপ করেন, বলি যা ঘটনা ঘটলো সজ্জন আমি দায়ী, আজকে যে কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, কখনোই পরের দোষ দর্শন করেন না। বৈষ্ণবগণের এইটি স্বাভাবিক স্বভাব যে তারা পরের দোষ অনুসন্ধান করেন না, তারা নিজের দোষ অনুসন্ধান করেন। যদি বলেন প্রভুপাদ এত শাসন করেছেন, গৌর কিশোর দাস বাবাজি মায় গালাগাল দিয়েছেন, তাহলে কী জন্য গালাগান দিয়েছেন, বলে স্বাভাবিক নিয়ম হলো পরমাংশগণ জগতের কাউকে কিছু বলেন না, বংশীদাস বাবাজি মহারাজ নিজের মনে থাকতেন, বংশীদাস বাবাজি মহারাজ কাউকে কিছু বলতেন না, এই নবদ্বীপেই গঙ্গার তটে থাকতেন কাছাকাছি একটা ভাঙাচোরা কুটিয়ার মধ্যে, বংশীদাস বাবাজি মহারাজ গৌরনীতায় সেবা করতেন, ঝোলার মধ্যে থাকতো, আর ভাঙা কুটিয়া পাতা দিয়ে করা, আর যা যা যে যা দিয়ে যেত সেগুলো ইচ্ছা হলে ভগবানের ভোগ লাগাতেন, নাহলে গঙ্গায় ফেলে দিতেন বা কাউকে দিয়ে দিতেন, ও যা ইচ্ছা, বাজারে চলে যেতেন, কেউ কুমড়ো ফেলে দিয়েছে, কেউ আলু ফেলে দিয়েছে, সেগুলো কুড়িয়ে নিয়ে এসে ধুয়ে ফুয়ে গঙ্গায় বা রান্না করে ভগবানকে বৌদি, আর সারাদিনের পরে কুচু কুচু রান্না করছেন আর গান গাইছেন। আবার কোনো সময় কুটিয়াতে বসে রয়েছেন, কোনো একজন এসে বিরাট তরমুজ ফরমুজ অনেক ফল দিয়ে গেল কুটিয়ার ভেতরে, কুটিয়া তো ভাঙা কুটিয়া, আর কোথা থেকে একজন দেখতে পেয়েছে যে ষাঁড় ষণ্ড ষাঁড় দেখতে পেয়েছেন, সেখানে কুটিয়ার ভেতরে মাথারা গুলিয়ে তরমুজগুলো সব খেতে আরম্ভ, কলা তরমুজ খেতে আরম্ভ করছেন। বংশীদাস বাবা যে হো করে হাসছেন, এ হাততালি দিয়ে বলছেন এক চোরায় দেয় আর এক চোরায় নেয়, খা খা বেটা খুব খা, এক চোরায় দেয় এক চোরায় নেয়, খা। দেওয়ার মালিকও তিনি, খাওয়ার মালিক তুই, খা ভালো করে খেয়ে দে যা থাকে। একজন ব্যক্তি গৌর নিতায়ের জন্য গয়না দিয়েছিলেন, তো তিনি তার কিছু আসক্তি আছে দিয়েছে, দাও পরিয়ে দি গৌর নিতাইকে পরি। আর একটা আর এক গুন্ডা কি করেছেন লক্ষ্য করেছেন, বাবার কুটিয়ার মধ্যে সোনার গয়না রয়েছে, বেটা মাল চুরি করতে হবে আজকে। বাবা গঙ্গা স্নান বা কোথায় গেছে, গৌর নিতাইকে আর কথা বলে, সত্যিই তো তাই, ভগবান তো কথা বলে না বোবা, আমি তো বলি রসিকাটা করে, এই যে বিগ্রহ বসে রয়েছে তোরা যে অত্যাচার করছিস কিছু বলছে, রান্না করতে অন্যায় করছিস, পুজো করতে অন্যায় করছিস কিছু বলছে, বলে মহারাজের মতো বাড়াবাড়ি কেন, গোপন কথাটা খুলে দিলে লজ্জা লাগে, এত ব্যবিচার করছিস আর জগন্নাথ তো কিছু বলছে না চুপচাপ রয়েছে, বলে এই তো জগন্নাথ কিছু বলে না চুপচাপ থাকে, কিছু বলবে না, ওর নামই বিগ্রহ, কিন্তু যার কাছে কথা বলার ওই বিগ্রহই কথা বলে, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ বৈজেন্দ্র নন্দন, কি ব্রাহ্মণের কাছে কথা বলেনি সেই দক্ষিণাতে সেই উড়িষ্যার সাক্ষাৎ আবির্ভাব হয়ে কথা বলছে, হ্যাঁ আমার সামনে এ প্রতিজ্ঞা করেছে, সবাই অবাক, এ এত ভিড়ের মধ্যে গোপাল প্রকট হয়ে বলছেন হ্যাঁ আমার সামনে কথা দিয়েছিল গোপাল, এই বিগ্রহ কথা বলছে, তাহলে আপনি কি বলবেন, যখন ওই ছোট ব্রাহ্মণ যখন বিপ্র যখন আনতে গেছে গোপালকে বৃন্দাবন থেকে, বলছে দেখো তোমার সামনে বড় ব্রাহ্মণ প্রতিজ্ঞা করেছিল, তুমি সাক্ষী আছো মনে আছো তো, বলেছিলাম তুমি সাক্ষী রাখো এ প্রতিজ্ঞা করছে, আমি প্রতিজ্ঞা করতে বলি না উনি যে করেছে, তুমি সাক্ষী আছো, এখন দেখো ওখানে আমায় মারছে আর মারতে এসছে, বলছে সব আমি নাকি মিথ্যাবাদী, তোমাকে যেতে হবে সাক্ষী দিতে, মূর্তি থেকে উত্তর আসছে, মূর্তি বিগ্রহ উত্তর দিচ্ছে, কী যে বলো বিগ্রহ কদিন চলে এই কথা শুনেছো কোনোদিন, আজ যে বিগ্রহকে চলতে বলছো, না বিগ্রহ চলে না বিগ্রহ বলে, বিগ্রহ যদি বলতে পারে বিগ্রহ চলতে পারে, যাও শিগগির চলো, বলছে তুমি এক কাজ করো ওখানে গিয়ে সভা করবে, সভা করে আমাকে ধ্যান করবে, আমি স্মরণ করলে ওখানে আসবো, রেখে দাও তোমার ধ্যান ফ্যান, ওরম বললে হ্যাঁ আমার সঙ্গে যেতে হবে, বলছে ওখানে গিয়ে ধ্যান করবে আমি আবির্ভাব ওখানে বলবো, বলে কেউ বিশ্বাস করবে না এই যে গোপাল বিগ্রহ, এই বিগ্রহ আমার সঙ্গে চলতে হবে, বাবা কি শাসন রে বাবা, ঠিক আছে যাব, এক মান চালের অন্ন রান্না করে আমাকে খাওয়াতে পারবে, বলো ও সে খাওয়াবো তোমায় কোনো চিন্তা নেই, এক মান চালের অন্ন আমাকে পেট ভরে খাওয়াবে, আর তোমার সঙ্গে যাব, আমার পেছন ফিরে দেখবে না, পেছনে আমি যে যাচ্ছি এটা বুঝতে পারি, নুপুরের আওয়াজ পাবে ছুম ছুম করে নুপুরের আওয়াজ, এইটা দেখে বুঝতে পারি আমি যাচ্ছি, আমি পালাবো না তোমার সঙ্গে যাব, কিন্তু পেছনে তাকাবে না, পেছনে তাকালেই কিন্তু আমি রয়ে যাব, যেখানে তুমি তাকাবে পেছন ফিরে আমি ওখানে আর যাবো না, ওখানেই রয়ে যাব, তা যা হোক হোক চলো এখন আমার সঙ্গে। গিয়ে উড়িষ্যা সেই গ্রামে চলে এসছেন, উড়িষ্যার গ্রামে এসে একটা বটবৃক্ষের তলায় এখানেই বলি, এখানে যদি এখন গোপাল থাকে আর তো কোনো অসুবিধে নেই, এখন গিয়ে ডাকবো সবাইকে, গায়ে গ্রামের পঞ্চায়েতগুলোকে ডাকবো, যে আমার ভগবান এসে গেছে এবার কথা বলবে, কেউ তো বিশ্বাস করেন, ও ডাক ভগবান তাও বিগ্রহ ওখানে কে কথা বলতে আসবে, গ্যাঁজাঘুড়ি কথা সব, বিগ্রহ চলে এসছে, বলে এখানে যদি থাকে আর কোনো আসবে, পিছন দিয়ে থাক পেছন ফিরে তাকালেন, গোপাল ওখানে রয়ে গেল মুচকি হেসে, বলে আমি আর যাবো না, বলে ঠিক আছে এখানে থাকো অসুবিধে নেই, গিয়ে ডেকে আনলেন, ওগো শোনো আমার চলে এসে সাক্ষী চলে এসছে, সাক্ষী চলে এসছে, বলে হ্যাঁ সাক্ষাৎ সেই গোপাল, হোপ গোপাল গিয়ে দেখো গাছের তলা দাঁড়িয়ে রয়েছে, সব গামেলে হই হই করে এসেছে গাড়ি, এই গোপাল দাঁড়িয়ে রয়েছে, কী ব্যাপারটা কিনি বাবা, হলেও হলেও হতে পারে বাবা ভগবানের কথা বলা যায় না, ওখানে সভা করে সবাই এখানে সাক্ষী নিল, গোপালকে জিজ্ঞাসা করছে এ কি সত্যি সত্যি বলেছিল নাকি, গোপাল বলছে হ্যাঁ আমার সামনে ওরা এই দুজনে মিলে ওরা ছিল আর প্রতিজ্ঞা করেছে যে আমার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দেবো, আমি বললাম দেখো আমি নিচু জাতি, আমি ব্রাহ্মণ হলেও নিচু জাতের ব্রাহ্মণ, আমার সঙ্গে তোমার বিয়ে দেওয়া, আমি তোমার কন্যার পাওয়ার জন্য সেবা করছি না, তোমাকে ভালো লাগে আমি সেবা করলাম, তুমি জ্যেষ্ঠ ব্রাহ্মণের সেবায় ভগবান সন্তোষ, তো ব্রাহ্মণ বড় ব্রাহ্মণ বলছে না তুই চিন্তা করিস না আমি তোকে মেয়ে দেবোই দেবো, তখন আমি বলে এ তো সম্ভব হবে না, তা তুমি এক কাজ করো যদি বললে তাহলে ভগবানের সামনে প্রতিজ্ঞা করো গোপালের সামনে, গোপাল সাক্ষী রয়েছে, সেই গোপাল সাক্ষী দিতে এসছে, এরকম সত্য কথা। এখানে এতগুলো কথা বললাম এই কারণে আপনাদের যেন বিশ্বাস হয়, বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এই কথাটা যেন আপনার বিশ্বাস হয়, আপনার জীবনটা যেন ডেডিকেটেড হয়, এই জন্য এতগুলো কথা আমি মূল পাঠ থেকে এইসব বলতে বাধ্য হই। বংশীদাস বাবাজি মহারাজের কুটিয়া থেকে সোনার গয়না নিয়ে চলে গেল কে, একটা গুন্ডা। বংশীদাস বাবাজি মহারাজের এই ঝোলার ভেতরে গৌর্ণিতায় থাকে, কখনো কখনো বার করে রেখে পাতার উপর বসিয়ে এবং পুজো করে, নিত্য কীর্তন নৃত্য করলো, আবার ঝোলার ভেতরে রেখে দিল, আবার চলল, এরমভাবে তিনি করে। আর যেখানেই একটা বটবৃক্ষ দেখবেন, এই বংশীবট পেয়ে গেছি, বস বস বস সব নামা, এ বংশীবট পেয়ে গেছি বৃন্দাবন, এটা এবার গৌর্ণিতে গিয়ে না কীর্তন করতে হবে, যে কোনো একটা বটবৃক্ষ দেখলেই হলো, এই বংশীবট বৃন্দাবনের বংশীবট, বস বস এর বসে পড়। আমাদের এক গুরুবর্গ সেখান দিয়ে যাচ্ছিলেন বর্ধমানে, মহারাজ মহারাজ দণ্ডবত দণ্ডবত দণ্ডবত কী কও বাঙাল ভাষায় কী কও, মানে না আমাদের একটু আমাদের মন্দিরে আজকে একটু যদি যান কৃপা করে পায়ে দূর, হ হ জামু জামু যা যাব, ও বলে দিল, হ্যাঁ মনেই নেই কোন মন্দিরে যাব, কে যাবে কি সব ভুলে গেল। ও বটবৃক্ষে বটবৃক্ষ দেখেছেন, ওখানে নাবিয়ে ঝোলা ফোলা নাবিয়ে এবার পুজো করতে আরম্ভ করলেন গৌর্ণিতায়, সব রাধা গোবিন্দকে চিন্তা করতে আরম্ভ করলাম। এখন গৌর্ণিতায়ের থেকে গয়না নিয়ে গেছে, গৌর্ণিতায় তার বললো না, এই আমাদের গয়না কেন নিচ্ছিস, বলবে না, ভগবান কিচ্ছু বলেন না, চুপচাপ থাকেন, যার কাছে কথা বলার বলেন, যাতে সমাজের অবিশ্বাস হয়, ভগবান নিজেকে বাঁচাতে পারেন না আমাদের বাঁচাবে, আর মূর্খের দল গাধা। কেন বললাম, সাধারণ দক্ষিণেশ্বরে পুজো চুরি করেছিল আপনারা খবরের কাগজে পুড়েছিলেন, সেই ডাকাতের দল কাঁদতে কাঁদতে এসে সব গয়নাগাটি ফেলে দিয়ে গেছে, মা বাঁচিয়ে দে মা ভবতারিণী, আমরা তো গয়না চুরি করেছি, সর্বনাশ হয়ে গেছে, সব অন্ধ হয়ে গেছে, সব আত্মীয় পরিজন সব মারা গিয়ে সর্বনাশ, হ্যাঁ শিগগিরই মায়ের জিনিস দেওয়া, আমাদের ব্রজমণ্ডলেও হয়েছে, এঁচা দাউজি যেখানে বলদাউজি মহারাজ রাস করেছিলেন সেখানে একদিন ডাকাত পড়েছে, সেখানে আমি প্রায় গেলে থাকি, ওইখানে নির্জন স্থান, চারিদিকে সাপ ঘুরছে, গাছের ওপর থেকে ঠপ করে সাপ পড়বে, বিষধর সাপ, আপনি এখানে শুয়ে রয়েছেন ধপ করে ওপর থেকে সাপ পড়লো, কেন ঘুরতে ঘুরতে গাছে পড়ে সব সময়, কেন ওটা সাপেরই জায়গা, বিজবিজ করছে কিন্তু কামড়াবে না, বলদাউজি মহারাজের এমনই করুণা, ওপর থেকে এত মোটা সাপ পড়লো বলদাউজির বারান্দায়, পরে কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়ে রইল, অজ্ঞান, তারপর আধ ঘন্টা এক 40 মিনিট এক ঘন্টা পরে আবার নড়ে নড়ে চলে গেল, কিছু করবে না কামড়ায় না, আমরা ওখানে থাকি ছাদের উপর শুয়ে থাকি, পুরো বৃন্দাবনটার এত মধুর দৃশ্যটাকে আমি আমার জীবনে মরে গেলেও কোটি জন্মে ভুলতে পারবো না, কী দৃশ্য এসব দেখিস, ভগবান আমার তো আসল লাভ ওইগুলি হয়েছে। ওই পূর্ণিমার পূর্ণ চন্দ্রমা 84 গজ করতে করতে ওই মন্দিরের ছাদে বসেছি, ব্রজবাসীর মোটা রুটি খেয়েছি ব্রাহ্মণের ঘর থেকে, দাউজিকে দেখিয়ে দাউজির প্রসাদ, গরমের দিন ছাদেতে শুয়ে রয়েছি আর সাধুদের সঙ্গে সাধু গল্প হচ্ছে, সেই যে দৃশ্য সামনে যমুনা যেখানে রাস করেছিলেন দাউজি, সেই এঁচা দাউজি, সে বলদাউজি মহারাজ, সেই সব দৃশ্য দেখছি, মানে মনে হয় আমার জীবনে এর থেকে শ্রেষ্ঠ লাভ আর কিছু নাই। এই দাউজি মহারাজের ওখানে ডাকাত পড়েছিল, ডাকাতে সব চুরি করে নিয়ে গেছে, রূপোর গয়না ফয়না প্রণামীর বাক্স সব তুলে নিয়ে গেছে, সকালবেলা উঠে বাবা দেখে হই হই পড়ে গেছে, গ্রামে পঞ্চায়েত খবর দিয়েছে, সারে চোরি হো গিয়া দাউজি মহারাজ কা, বলে ক্যা, সব এসে দেখেন সত্যি সত্যি দাউজি মহারাজের কিছু নেই, দাউজি মহারাজ তো তাকে দিলেই তারই তো সব জিনিস। সেখানে কয়েকদিনের মধ্যে সেই ডাকাতরা ওখানে এতবার একটা দুপাতা চিঠি লিখে দাউজি মহারাজের মন্দিরে গোপনে সব গয়না গাঁঠি পয়সা করি, আরও বেশি করে পয়সা করি তাদের নিজের পকেট থেকে দিয়ে দাউজি মহারাজ সেবায় রেখে গেছেন, বলছে আমরা দাউজি মহারাজের চুরি করে আমাদের এরকম হয়েছে, দাউজি মহারাজ যে সাক্ষাৎ প্রকট রয়েছেন আমরা এনাকে বুঝতে পারিনি, ডাকাতের এত বড় চিঠি দুপাতা, সেই দুপাতা চিঠিটা হাজার হাজার লোকের সঙ্গে পাঠ করে শোনানো হয়েছিল, এখনও চিঠিটা আছে। অনেকে মূর্খ ব্যক্তি বলেন সোমনাথের মন্দির এতবার 17 বার সুলতান মেহমুদ ডাকাতি করলেন কি হলো, আমার তুমি একটা গাধা, বলে গালাগাল দিচ্ছি আমি দা কী করবো বলো, পাঁটা না রামপাটা, এ অনন্ত ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডটা হচ্ছে ভগবানের। অনন্ত ব্রহ্মাণ্ডটা কার বলে, কেন ভগবানের বলে জানি, কিন্তু আমরা তো দেখছি ভগবান বাঁচাতে পারলেন না, 17 বা 18 বার চুরি করে নিয়ে গেল, সব শেষ, রত্ন হীরে মণিমাণিক্য সব নিয়ে চলে গেছে। তো নিক না কোথায় নেবে, আমি বললাম নিক না কোথায় নেবে, এখান থেকে কোহিনূর যে হীরাটা ছিল সেটা ব্রিটিশ নিয়ে গিয়ে রেখেছে তাদের মিউজিয়ামে, তাই তো? কি কোহিনূর যে হীরেটা ছিল সেটাকে এখান থেকে ব্রিটিশরা জোরজবরদস্তি নিয়ে গেছে, নিয়ে গিয়ে কোথায় রেখেছে, গ্রেট ব্রিটেনে মিউজিয়ামে রেখেছে, তাই কি না? আমার প্রশ্ন হলো সে যে গ্রেট ব্রিটেনে নিয়ে গেছে কিন্তু সে নিল কোথায়, ভগবানের বাইরে নিতে পারলো কি? বলে তো ইংল্যান্ডে নিয়ে, ইংল্যান্ডে কি ভগবানের বাইরে নাকি? ঘরের মধ্যে আপনার কেউ কোনো একটা চাকরানি চুরি করেছে, ঘরের ভেতরেই গয়নাগুলোকে রেখে দিয়েছে, তো ঘরের বাইরে তো যায়নি। অনন্ত ব্রহ্মাণ্ডের যেখানেই আপনি চুরি করে এখান থেকে ওখানে রাখুন, ওখান থেকে ওখানে রাখুন, ভগবান বলবে হাসবে, বলে আমার ভেতরেই তো রয়েছে, তুই নিয়ে কোথায় যাবি, হিরেমণিগুলোকে খাবি, তুই কি খাবি, যেখানে নিবি সেখানেই তো আমারই, কথাটা বোঝা গেল? খালি মালিক বদলে যায়, আপনার স্ত্রী আপনার মেয়ে ছেলে বিয়ে হয়ে এসছে বৌমাকে দিয়েছে, আমার গয়নাগাটি আমার শ্বশুর শাশুড়ি দিয়েছিল, এই গয়নাগুলি তুমি নাও, ও কি ওগুলো খাবে, ও রেখে দেবে, আমার গয়নাগুলো তার ঘরের যখন ছেলে মেয়ে হবে তাকে দান করবে, হাত বদলায়। এই জন্য টোটাল এই পৃথিবীর ব্রহ্মাণ্ডের পৃথিবীর যত প্রপার্টি পৃথিবীর সৃষ্টিতে ছিল এখনও পর্যন্ত পৃথিবীর সেই প্রপার্টি রয়েছে। কথাটার মানে অত্যন্ত বিচারশীল ব্যক্তি ছাড়া কেউ বুঝতে পারবেন, আমার কথাটা কি অনুভবের বিষয় হলো? পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবীর যত সম্পত্তি ছিল এখনও পর্যন্ত পৃথিবীতে সেই সম্পত্তি আছে, খালি আপনি দাবি করছেন এটা আমার এটা তোমার, কথাটার অনুভব হলো কি? হলো না। বৈজ্ঞানিকরা বলেন রিসোর্স মোবিলাইজেশন, যারা ইকোনমিক্স পড়েছেন জানেন, আর যারা বিজ্ঞান পড়েছেন তারাও জানেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত এনার্জি আছে সেটা কনস্ট্যান্ট, এটাকে আপনি ক্ষয় করতে পারবেন না, তাই তো? বৈজ্ঞানিকরা কী বলেছে, এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড, অনলি ইট ক্যান বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান এনার্জি টু অ্যানাদার, তাই তো? পড়েছেন না ছোটোবেলায়? না পড়েননি, কে পড়েনি, কেউ পড়েনি ছোটোবেলায়? কেউ হ্যাঁ বলে না, ছোটোবেলায় পড়েছে না? শক্তি কখনো অবিনাশী, এক শক্তি থেকে আরেক শক্তিতে পরিবর্তন করা যায়, তাই পড়েছেন? তাহলে আমাদের শাস্ত্রও তো তাই বলছে, স্বস্তিকে বিনাশ করতে পারবে না, খালি পরিবর্তন হবে। অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা সম্পত্তি আছে সব ভগবানেরই, তুমি মোড়ে পচে কোথায় ভুলে হয়ে যাবে সেই সম্পত্তি তো রয়ে যাবে, ও ডাকাতে চুরি করে এখান থেকে ওখানে নিচ্ছে, তো ভগবানের কী ক্ষতি হলো, তাতে ক্ষতি হলো? ভগবান তো হাসবে, এসবই তো আমার, যেখানেই পারাক না কেন, একটা বাচ্চা ছেলে ঘর থেকে কিছু নিয়ে যদি ওই ঘরে চলে যায় মা তো হাসবে, তো আমারই বাড়ি নিয়েছে, নিক না কি আছে, তাহলে ভগবানের কোনো ক্ষতি হলো? বদ্ধজীব এতটাই দুস্থ অবস্থা যে তারা নিজেদের যে এই যে ক্ষুদ্র চিন্তন তার মধ্যে ভগবানকে, ভগবানকে সেই কম্পাসের মধ্যে আনতে চায়, তারা অনুভব করতে পারে না ইনি হচ্ছেন ভগবান, এটা অনুভবের বিষয় হয় না, ভগবান রক্ষা করতে পারলো ওই তো ডাকাতি হলো, কি বলবেন, এগুলো তো মানুষ না কি অমানুষ, কি এরা, আবার দেবীর পূজা করবে খুব, আবার চণ্ডীপাঠ শুনবে মহালয়ার সময়, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ, পরে তো শোনে ওই কাঁচকলাগুলোকে জিজ্ঞেস করি কী বুঝেছিস, বড় বড় ব্যাংকের অফিসার বিরাট বিরাট ইউনিভার্সিটি, কী বুঝলে বাবা, বলে কেন ওই চণ্ডীপাঠ হলো, চণ্ডীপাঠ হলো না পিণ্ডিপাঠ হলো, কী বুঝলে তুমি, কিচ্ছু বোঝনি, তোমার মাথায় কিচ্ছু নেই, থাকলে কিছু ঢুকতো, কিচ্ছু বোঝে না, খালি অহংকার, সব বুঝে গেছি, কিচ্ছু মাথায় ঢোকেন, ওই ওইটুকু পড়েছে বই ওইটুকুই তার জ্ঞান। তাহলে সেখানে এখন পিতামহ ভীষ্ম রণাঙ্গনে পড়ে রয়েছেন, সরসজ্জার উপর এইসব কথার বিস্তৃত ব্যাখ্যা করব না, কেন পড়ে রয়েছেন, কী জন্য, কী গোপন উদ্দেশ্য রয়েছে এখন বুঝতে পারবেন, যখন ও যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকাগমন করলেন না, যাক এদের প্রেমের ভালোবাসা বলছে এখন যেও না পরে যেও, আর ঠিক আছে নেমে বললেন রথ থেকে। নেবে এবার যে তিনি ওখানে বসলেন, ওখানেই থাকলেন পঞ্চপাণ্ডবগণের সঙ্গে, তার উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য ছাড়া কিছু কর্ম ভগবান করেন না। সেখানে দেখা যাচ্ছে এই যে আমাদের যুধিষ্ঠির মহারাজ বড় দুঃখ প্রকাশ করছে, গ্লানি, হৃদয়তে একটা গ্লানি উপস্থিত হয়েছে, কৃষ্ণের কাছে কাঁদছেন। কেঁদে বলছেন আজ যে কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, হাজার হাজার হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক মারা গেল, বিচার করলে দেখলে আমি কিন্তু দায়ী। কৃষ্ণ বলছে তুমি কি করে দায়ী, বললে যুদ্ধ তো আমার জন্যই হলো। না না, তোমার জন্য কোথায় হলো, দাদাকে বলছেন দাদা, যুধিষ্ঠির হলো দাদা, কৃষ্ণ হলো ভাই। কৃষ্ণ এসে পায়ে হাত দিয়ে দণ্ডবত করেন যুধিষ্ঠির মহারাজ, এর নামই হলো ভগবান। ভীমের পায়েও হাত দিয়ে দেয়, দাদা ভাই কেমন আছো, ভীম দাদা বলে ভালো আছি, পায়ে হাত দিয়ে দণ্ডবত করেন, মাথাটাও ঠেকিয়ে দেন, এর নাম হলো ভগবান। যুধিষ্ঠির মহারাজ কিছু দিয়ে মানতে রাজি হয় না, ভিতরে বড় গ্লানি। দেখো কত লোক বিধবা হয়ে গেছে, কত বাচ্চা কাঁদছে, হাওয়া করে তাদের পিতা মাতা ভাই বন্ধু সব চলে গেছে, হায় হায়, আমাকে তো এগুলো চোখের সামনে দেখতে হচ্ছে, কি করা যায়, এ আমার নিস্তার নেই নরক থেকে। কৃষ্ণ যত বুঝাচ্ছেন তোমার নরক কেন হবে, তুমি তো ধর্মযুদ্ধ করেছো, ও শাস্তি এরম লেগে থাকে, আমার নরক থেকে কোনো রেহাই নেই। কৃষ্ণ দেখলেন আমি ভাই, আমি ভাই, আর হচ্ছে দাদা, আমি যত বোঝাই শুনবে না, তা এক কাজ করি, যার কথা জগতে সবাই মানবে তার কাছে নিয়ে যায়, পিতামহ ভীষ্ম এখনও পড়ে রয়েছে যুদ্ধক্ষেত্রে, পড়ে রয়েছে কুরুক্ষেত্রে সরাসনে, ওইখানে নিয়ে যায়। দুটো উদ্দেশ্য, এক হচ্ছে পিতামহ ভীষ্মের উদ্দেশ্য ছিল আমার শরীর ছাড়ার সময় সেই পরাপরকলেশ্বর নিজে আমার কাছে যেন তিনি দর্শন দেন, এটা যদি করুণা করেন, আর সঙ্গে অন্য অন্য কাজও সিদ্ধ হয়ে গেল। তার কাছে যাওয়া মানে সবাই ঘিরে ধরবে তাকে, নিয়ে তিনি উপদেশ করবেন, তার উপদেশটা এবার আমার দাদা অর্থাৎ এই এই আমাদের এই যে তোমার যুধিষ্ঠির মহারাজ এটা মেনে নেবে। এই জন্য কৃষ্ণ বলে এক কাজ করো, অত কথা কাজ নেই, চলো আমরা যুধিষ্ঠির মহারাজের কাছে, আমরা এই কী বলে যুধিষ্ঠির মহারাজকে বললেন, চলো আমরা যাই পিতামহ ভীষ্মের কাছে। বলে হ্যাঁ ভালো কথা বলেছেন, ভালো কথা বলেছো ভাই, চলো পড়ে রয়েছে সরস্বতী, আমাদের দণ্ডবোধ করা উচিত, সব তো গুপ্ত উদ্দেশ্য রয়েছে, গুপ্ত উদ্দেশ্য রয়েছে, কেউ জানতে পারছে না, নিয়ে চলে গেলেন। সেখানে গিয়ে দূর থেকে যখন পিতামহ ভীষ্ম দেখলেন, তখনই তাকে দেখে কৃষ্ণকে একেবারে চোখটা বুঝে যেন মনে হচ্ছে তাকে হৃদয়তে এনে আলিঙ্গন করছেন গুপ্তভাবে, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ওই রূপটাকে হৃদয়ে নিয়ে এসে আলিঙ্গন করছেন। পিতামহ ভীষ্মের কাছে এসে কৃষ্ণও দণ্ডবোধ করলেন, সবাই দণ্ডবোধ করল, পিতামহ ভীষ্ম তিনি, কৃষ্ণও দণ্ডবোধ করেন, দণ্ডবোধ করে বলেন পিতামহ কেমন বোধ করছেন, ভালো। এদিকে কৃষ্ণই কিন্তু নিজের অমৃতময় দৃষ্টির দ্বারা তার ওই যে ক্ষত, ওই যে সরাসন মানে হচ্ছে এই তীরের ফলাগুলো, ফলার উপরে তিনি শুয়ে রয়েছেন, ফলা, তীরের ফলা, এই ফলার উপরে একশোটা ফলা সরসজ্জায় তিনি পড়ে রয়েছেন। কৃষ্ণ অমৃতময় দৃষ্টির দ্বারা তার ব্যথাগুলোকে সব হাঁটিয়ে নিলেন, নিয়ে এবার বলছেন আপনি কি ভালো বোধ করছেন, পিতামহ কেমন লাগছে, বলে একেবারে সুস্থ, সুস্থ তো লাগবেই, অমৃতময় দৃষ্টির দ্বারা তিনি করে দিয়েছেন, আপনি কি কোনো বাক্য বলতে কথা বলতে কোনো কষ্ট হচ্ছে, না না কোনো কষ্ট নেই। এই যে এসছেন রাজন যুধিষ্ঠির মহারাজ আপনার কাছে এসছেন, বলে হ্যাঁ তো জানি। প্রথমে তিনি অত্যন্ত গদগদ কণ্ঠে, তার সঙ্গে শুধু কৃষ্ণের সঙ্গে যুধিষ্ঠির মহারাজ তার পরিবার গেছিল তা নয়, সমস্ত যত আছে ব্রহ্মর্ষি রাজর্ষি দেবর্ষি সব একসঙ্গে চলল, পার্বত নারদ ধম্য ভগবান ভদ্রায়ণ হ্যাঁ বৃহদস্য ভরদ্রাজ সশিষ্য রেণুকা সুত বশিষ্ঠ ইন্দ্র প্রমদ স্ত্রীত গ্রীষ্মমেদ অসীত কক্ষিবান গৌতময় অতৃষ্ট হ্যাঁ কৌশিক অথ সুদর্শন অন্যে চ মুনয় ব্রহ্মণ ব্রহ্মরাতা দয়ো অমলাহা, সবাই গেছেন শিখেন, সশিষ্যই পুরো ফুল ট্রুপস ব্যাটেলিয়ান, যে যত ঋষিমুনি আছে তার শিষ্যগুলোকে সঙ্গে নিয়ে টোটাল গিয়ে উপস্থিত, কোথায় কুরুক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে, সেখানে পিতামহ ভীষ্ম সরসজ্জায় শুয়ে রয়েছেন, সেখানে বড় জিনিস হবে, তারা সব জানেন দিব্য চোখে। পিতামহ ভীষ্ম যেখানে আছে, কৃষ্ণ যখন এসছে, আর যুধিষ্ঠির মহারাজ এখানে বিরাট হরিকথা হবে, তারা জানে। পিতামহ ভীষ্ম এবার আস্তে আস্তে ভগবানকে স্তব করতে আরম্ভ করলেন, আর তখন খুব অবাক হয়ে আনন্দের সঙ্গে বলছেন, দেখো যাদের পক্ষে সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর কৃষ্ণ রয়েছে, তাদের এত কষ্ট ভোগ করতে হয়েছে, বনবাসের কষ্ট, তাদেরকে বিষ খাইয়েছে, আগুন ধরিয়েছে, হা ভগবানের লীলা, হা কৃষ্ণ তোমার লীলা তুমিই জানো, যাদের পক্ষে তুমি আছো তাদের আবার কোনো কষ্ট হয়? বলে হ্যাঁ তাদেরই কষ্ট হয়, ইচ্ছে করে ভগবান নিজের ভক্তকে দিয়ে জগতে প্রমাণ রাখেন, একটা মাইল স্টোন, দেখো আমার ভক্ত কেমন হয়। সর্বম কালকৃতম মন্যে ভবতাঞ্চ যদ যদ অপ্রিয়ম সপাল যদ বসে লোকো বায়োরিব ঘনাবলিহে, সর্ব সব কিছুই মনে করি কালের গতিতে এদিক ওদিক হয়ে যাচ্ছে, যেমন আকাশেতে ঘনা ঘনাবলি মানে হচ্ছে মেঘ আছে, হঠাৎ এত জোরে বায়ু এলো, এই মেঘটা এখানে ছিল চলে গেল সেই ওখানে কার্শিয়াং ছাড়িয়ে দার্জিলিংয়ে চলে গেল, হতে পারে সেরকম মনে হচ্ছে। ভগবান সর্বম কালকৃতম মন্যে ভবতাঞ্চ যদ প্রিয় যদ অপ্রিয়ম, যত কিছু প্রিয় অপ্রিয় ঘটনা আমাদের জীবনে ঘটে সবই মনে রাখবেন, অন্যায় ব্যতিরিকভাবে ঘটেছে, সব কিছুই ভগবানের করুণা হিসেবে গ্রহণ করতে শিখুন। এ সম্বন্ধে কালকে আমি আলোচনা করব, সব কিছুকে ভগবানের করুণারূপে গ্রহণ করতে শিখলে তখন আপনার সমস্ত সমাধান হয়ে যাবে। এসব ওই ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণ অপমান মহয়ন মায়ায়া লোকম গুরশ্চরতি বৃষিষু, পিতামহ ভীষ্ম বলছেন এসো বই, এসো মানে পুরত অগ্রত বিদ্যমান যিনি আছেন তিনি সামনে, এই যে দেখছো যিনি দাঁড়িয়ে আছেন, এসো বই ভগবান, তিনি নিশ্চিতভাবে জেনে রেখো ইনি সেই পরাৎপর অখিলেশ্বর ভগবান। এসো বই ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণ, শুধু নারায়ণ, আদি নারায়ণ কৃষ্ণ, সাক্ষাৎ আদ্য নারায়ণ অপমান মোহন মায়ায়া, সেই জগৎকে মায়ার দ্বারা আবৃত করে এই বৃষি বংশের মধ্যে আবির্ভাব হওয়া লীলা করে গোপনভাবে ঘুরছে, লীলা করছে, কাকে কি করাচ্ছে ঠিক নেই। কুরুক্ষেত্রের যুদ্ধে যদি দৃশ্যগুলো আপনাদের হৃদয়ে কোনোদিন ভেসে ওঠে অবাক হয়ে যাবে, মুহূর্তের মধ্যে রথ এখানে ঘোড়া এখানে ঘোড়া, মুহূর্তের মধ্যে যেন মনে হচ্ছে বিদ্যুতের গতিতে কৃষ্ণ রথটাকে ঘোরাচ্ছেন, কার ক্ষমতা নেই যে একটা লক্ষ্য করে অর্জুনকে মেরে ফেলবেন, কীরকম ভগবানের জাদু। সবাই বলছে সারথি, কিন্তু আসল টেকনিকটা তো উনিই করছেন, বিদ্যুতের বেগে ঘোড়া ছুটছে চারিদিকে। দুর্যোধন এত বোকা এত মূর্খ, যারা নিজেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান মনে করে তারা জানবেন সবচেয়ে বেশি মূর্খ, বুদ্ধিমান নয়। কৃষ্ণ বলেছিলেন আমি আজকে রাত্রে যে শয়ন করব, সকালবেলা যে আমার কাছে প্রথম আসবে এবং যা যে আমার নজরে প্রথমে পড়বে সে আমার কাছে যা চাইবে তাই দেব, আমার 18 অক্ষয়ণী সৈন্য অথবা আমি, এই দুটোর মধ্যে যেটা চাইবে। দুর্যোধন গেলেন আর অর্জুন গেলেন, কৃষ্ণ শয়ন করে রয়েছেন, শয়নের পূর্বেই গেছেন, মানে শয়ন চোখ খোলার আগেই ভগবান প্রভু আগে গেছেন, গিয়ে দুর্যোধন মাতার সামনে দাঁড়িয়েছেন, আর অর্জুন স্বাভাবিকভাবে বিনম্রভাব পায়ের সামনে দাঁড়ানোই লাগবে, মহাজনগণের মাথায় কিছু দাঁড়াতে নাই, পায়ের সামনে, এটা শিক্ষাটা পেয়েছেন অর্জুন, পায়ের সামনে দাঁড়িয়ে রয়েছেন, কিচ্ছু বলছেন না, চুপচাপ ভগবানকে চিন্তা করছেন। করতে করতে যখন ভগবান চোখটা চাইলেন, প্রথমে লক্ষ্য করলেন অর্জুনের দিকে, দুজনে বলছে আগে আমি এসেছি, ওকে দিকে আপনি তাকালেন কেন? বল আগে আমি তাকালাম, আমার নজরে পড়েছে পায়ের দিকে রয়েছে, ঘুমিয়ে আছি, নয় দিকে মাথার দিকে কেউ দেখে, মূর্খ যাকে তুমি কি চাও? বলে আমি চাই আপনার নারায়ণী সেনা, 18 অক্ষয়ী যা সেনা সেটা আমাকে দিন। অর্জুন বললো বাঁচা গেছে, মূর্খটা যা নিল ভালোই হলো, হ্যাঁ অর্জুন তুমি কে নেবে, আর কি আর নেবার আছে, ও তো নিয়ে নিয়েছে, আমি আপনার তোমাকে নেবো। আচ্ছা হয়ে গেল, আসল নেওয়াটা কে নিল? অর্জুন নিল, কিন্তু ও মূর্খ অহংকারী, অহংকারী ব্যক্তিরা প্রতিপদেই ঠকে যায়। আঠেরো রক্ষণী সেনা নিয়ে কী করতে পারলো? কিছু করতে পারলো? কিছু করতে পারলো? এবং বর্ণনায় বলছে আমাদের সেনা পর্যাপ্ত, ওদের সেনা তো অল্প, ভীমাবিরক্ষিতম, ভীমের দ্বারা ওকেও সেনা অল্প। এর অনেক সুন্দর সুন্দর গীতার প্রবচন হিন্দিতে হরিদ্বারে হয়েছিল, সেটা শুনলে পরে একটা শ্লোকের ব্যাখ্যা খালি শুনতে হবে বাক বাক করে, এ প্রত্যেকটার মানে কি, এক একটা শব্দের অপূর্ব লাগবে, কিন্তু রসিক হতে হবে, বেরসিক হলে হবে না, তাহলে এইসব রস থেকে বঞ্চিত থাকবে, জগতের রস নিয়ে থাকো। এখানে বলছেন পিতামহ বিশ্ব এইসবভাবে বন্দনা করলেন, জগৎকে মোহ সৃষ্টি করে এই ভগবান ঋষি বংশের মধ্যে বিচরণ করছেন, সবাইকে বোকা বানিয়ে, হায় হায়, যাদের পক্ষে কৃষ্ণ রয়েছেন তাদের আবার কষ্ট, হায় হায়। সেখানে সুতদেব গোস্বামী বলছেন যুধিষ্ঠির মহারাজ সেখানে পৌঁছে পিতামহকে দণ্ডবোধ করার সঙ্গে সঙ্গে সেখানে নানারকম ধর্মের নানারকম উপদেশ প্রার্থনা করলেন। পিতামহ বিশ্ব এই সরাসনে বসে, সরাসনে শুয়ে থেকে যেসব উপদেশগুলো করেছিলেন সেটা পৃথিবীর ইতিহাসে চিরকাল থাকবে, ধ্রুব তারার মতো। বিদুরজি মহারাজ যেসব উপদেশ করেছিলেন সমগ্র জীবনে অন্ধ ধৃতরাষ্ট্রকে, সেটার নাম দেওয়া হচ্ছে বৈদুরিকম। সমগ্র জীবনে যে যে পরিস্থিতিতে যে যে উপদেশ করেছিলেন অন্ধ ধৃতরাষ্ট্র সেই সব উপদেশগুলো নিতে পারেনি, পেরেছিল, কিন্তু ধ্রুব তারার মতো রয়েছে। কেউ যদি জীবনকে পরিবর্তন করতে চায় এক একটা আশ্চর্য উপদেশ, ওটাকে বৈদুরিকম বলা হয়, বৈদুরী জল সেটাকে বৈদুরিকম বলা হয়, বিদুরের উপদেশ। এখানে পিতামহ বিশ্ব যে সমস্ত উপদেশগুলো করেছিলেন সরসজ্জায় শুয়ে অবাক হয়ে যাবে, বলছেন সমস্ত, বলছেন সমস্ত কিছু, স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম, মোক্ষ ধর্ম, দান ধর্ম, রাজধর্ম, সমস্ত বিভাগ করে করে ব্যাখ্যা করেছিলেন। আবার সমাসত, কখনো কখনো তিনি অল্পের পর কোনো কোনো জায়গায় ব্যাখ্যাকে অল্প করে বিস্তৃতভাবে, সমস্ত ধর্ম, দান ধর্ম, সমাজ ধর্ম, ভগবত ধর্ম, রাজধর্ম, মোক্ষ ধর্ম, সব সহপায়ও, এগুলো কি করে করা যায়, উইথ মিন্স, শুধু উপদেশটা ফাঁকা উপদেশ নয়, হাউ টু ইমপ্লিমেন্ট, এই উপদেশগুলোকে কী করে তুমি নিজের জীবনে ইমপ্লিমেন্ট করবে, সেই সব প্রসিডিওর পর্যন্ত বলে দিয়েছিলেন। মাথা খারাপ হয়ে যাবে যদি সাধুগুরু উপদেশে এইসব কথাগুলো শোনেন, পাগল হয়ে যাবে, এর চেয়ে অমৃত আর কিছু হতে পারে না। আরও অমৃত ঘন হতে হতে যখন আমি দশম স্কন্ধে ঢুকব তখন সেখানে অমৃতের খনি উৎস, এখন তো অমৃত, প্রথম স্কন্ধে প্রথম দিকে চলছে, আমি সন্তুষ্ট হতে পারি না কথা বলে, কি বললাম কিছুই হলো না। যাই হোক, এখানে পিতামহ বিশ্ব কৃষ্ণকে এরকমভাবে বন্দনা করছেন, কৃষ্ণ চুপচাপ শুনছে, পিতামহ আমাকে বন্দনা করছে, করুক। ত্রিভুবন কমলম তমাল বর্ণম রবি কর গৌরবরাম বরদধানে বপুরলোক কুলাবৃতাননাবজম বিজয় সখের তিরস্তু মে অনবদ্যা যুধি তুরগ রজ বিধুম্র বিশ্বাক কচ লুলিত শ্রম বার্যালঙ্কৃতাস্তে মম নিশীত সরের বিবিদ্যমানত্বচি বিলসত কবচে অস্তু কৃষ্ণ আত্মা স নিগমম অপহায়মত প্রতিজ্ঞাম রীতম অধিকর্থম অবপ্লুত রথস্থ ধৃত রথ চরণয়ভগয়াচলদ্গুর হরিরিবহন্তমীভম গতোত্তরীয়। নানা স্তব করছেন, আহা, ত্রিভুবন কমলম তমাল বর্ণম রবিকর গৌরব রাম্বরম দধানে বপুরলোক কুলাবৃতাননাবজম বিজয় সখে রতিরস্ত মেয়ানবাদ্যা, আমার এই মন যেন এই কৃষ্ণের চরণে অনন্তকাল থাকে। ত্রিভুবনকে মোহিত করার মতো, আহা কি সুন্দর রং, ত্রিভুবন কমলম তমাল বর্ণম, আহা। রবির সূর্য উদিত হলে যেমন সোনালী বর্ণের সেই রং আমাদের সামনে আসে, ঠিক সেরকম পীতাম্বর ধারণ করে রয়েছেন। বরহা পীরম নটবর বপু কর্ণয়ো কর্ণিকারম বৃদ্ধত বাস কনক কপিসম বৈজয়ন্তীঞ্চ মালম রন্ধান বেন রধরস ধয়া পৌরায়ণ গোপ বিন্দৈ বৃন্দারণ্যম সপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। এইসব কথা আসবে, শুনবেন। আবার বরহা পীর দিয়ে অন্য একটা শ্লোক আছে সুন্দর, এবার অন্যদিকে চলে যাবে। বরহা পীরম নটবর বপু কর্ণয় কর্ণিকারম আছে, আবার বরহা পীরম দিয়ে অন্য শ্লোক আছে, শুনবেন। সেগুলো বলছেন, সেই অলকা তিলক শোভা পাচ্ছে, কি অপূর্ব রূপ, আহারে রতিরস্তুমে অনবদ্যা, অনবদ্যা মানে স্পন্টেনিয়াস নন স্টপ, আমার হৃদয়ের গতি যেন কৃষ্ণের চরণে যায়। রতিরস্তু, রতিরস্তু অস্তু, আমার রতি মতি যেন সেই কৃষ্ণের চরণে থাকে। মে অনবদ্যা, অনবদ্যা মানে যেটাকে আটকানো যায় না, স্বাভাবিকভাবে দুরন্ত গতিতে কোনো বাধা মানে না। যেটা অর্জুন বলেছিলেন কৃষ্ণকে, এর মনের গতি তো অসম্ভব, কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ মনের গতি তো অসম্ভব, মনকে কী করে আটকাবো, তুমি বলছো মনকে রেগুলেট করো, কন্ট্রোলে আনো। কৃষ্ণ বলছেন, তুমি ঠিকই বলেছ, অসংশয় অসংশয় মহাবাহ মনহ দুর্নিরিগ্রহম চলম, আমি জানি মন হচ্ছে আটকানো যায় না, ভয়ঙ্কর বিশাল বায়ু ঝঞ্ঝাবাদ যদি এক্ষুনি প্রকটিত হয়, সে বায়ুগুলোকে আটকানো যাবে না, বায়ুগুলো ঠিক চলে যাবে, সেরকম মনের গতি অসম্ভব। কিন্তু কৃষ্ণ একটা প্রসিডিওর বলে দিয়েছেন, অভ্যাসে ন তু কেন্দ্রীয় বৈরাগ্য ন চ গৃহতে, অভ্যাস করতে থাকো, অভ্যাস যোগ, সেটাও নিজের ইচ্ছা মতো না, অভ্যাস যোগ আমি ব্যাখ্যা করেছিলাম, সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে অভ্যাস যোগ হয়, খালি অভ্যাস যোগ তোতা পাখির মতো মুখে বললেই হবে না, অভ্যাস যোগটাও তুমি পারবে না, অভ্যাস যোগ কী করে করতে তার প্রসিডিওর আছে। অভ্যাসে ন তু কেন্দ্রীয় বৈরাগ্য ন চ গৃহতে, তোমার ডিটাচমেন্ট, জড় বিষয়ের প্রতি ডিটাচমেন্ট অর্থাৎ মনের নিগ্রহ, মনকে কন্ট্রোল করতে পারবে শর্টলি, শীঘ্রই হয়ে যাবে। অভ্যাসে ন, যদি অভ্যাসের প্রসিডিওরটা অ্যাকচুয়াল হয় তাহলে নাতি দীর্ঘে ন কালে ন ভগবান বিশতি হেদি, খুব শীঘ্রই তোমার মন কন্ট্রোলে চলে। অভ্যাসে ন তু কেন্দ্রীয় বৈরাগ্য ন চ গৃহতে, আমার মনটা পিতামা বিশ্ব বলছেন নিরবদ্ধ মন যেন কৃষ্ণের চরণে প্রবাহিত হয়, অন্য কোনো যেন কোনো চিন্তা না আসে। আর যদি তুরগ রজ বিধ্রুম্র বিশ্বক কচ লুলিত সমবার্য অলঙ্কৃত আসে, যুদ্ধের সময় ঘোড়াগুলো চারিদিকে দৌড়াচ্ছে, সেই ঘোড়ার দৌড়ার ফলে তার খুঁড়ের যে রজ অর্থাৎ ধুলি উঠতে উঠতে কৃষ্ণের, হে ভগবানের সেই ধুলিকোনা, একে তো কোঁকড়া চুল, তারও ধুলিকোনাগুলো সমস্ত অপূর্ব একটা ধারণ করেছেন রূপ, তার মধ্যে সূর্যের রশ্মি পড়েছে, আহ কি সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর শোভা। একে তো কুরুক্ষেত্রে যুদ্ধের ঘোড়াগুলো দৌড়াচ্ছে, তার ধুলোগুলো উঠছে অন্ধকার, সেই ধুলোগুলোতে কৃষ্ণ আবৃত হয়ে গেছে, গা মুখ সব, তার উপরে ঘাম ঘেমে ঘেনে কৃষ্ণ ঘেমে গেছেন, পরিশ্রম করছেন, আর সেখানে সূর্যের আলো পড়েছে, কি যে শোভা। আর তার সঙ্গে আমি আবার তীর ছুঁড়েছি, সেই তীরগুলো অর্জুনকে লাগেনি, কখনো কখনো সময় ভগবানের গায়ে লেগে গেছে, ভগবানের গায়ে আবার তীর লাগে, বলে আবার কেমন ভক্ত রে বাবা, ভগবানের গায়েতে তীর মারে, বলে বীররস বীররস, এগুলো বলতে গেলে ভাগবত বন্ধ করে রাখতে হবে, এইসব ব্যাখ্যা করতে গেলে এর মধ্যে রহস্য আছে। পিতামহ অবশ্য বিরাট ভক্ত, তো ভগবানকে কোন রসে সে সন্তুষ্ট করলেন, বীররসে, ভগবানকে বীররসে সন্তুষ্ট, ভগবানও চাইছেন আমার সঙ্গে এমন একটা লড়াকু ব্যক্তি আসুক, এই জগতে ছোটোখাটো ব্যক্তিদের লড়াই করে কী হবে? যখন ভগবান বীররস আস্বাদন করে আমরা বরাহদেবের প্রসঙ্গ আসব, হিরণ্যকশিপুর সঙ্গে, এগুলো গুপ্ত কথা, বুঝতে পারবেন না, তর্ক বিতর্ক চলে আসবে। এত বড় ভক্ত কিন্তু যুদ্ধ তীর ছুঁচ্ছেন, কৃষ্ণে লেগে গেছে, কখনো কখনো রক্ত বেরোচ্ছে বিন্দু বিন্দু, তার যে শোভা, এখানে যে মম, এখানে যে মম নিশিত স্বরের বিভিদ্যমান তচি বিলসৎ কবচে অস্তু কৃষ্ণ আত্মা, পরাৎপর আত্মার আত্মা ভগবান শ্রীকৃষ্ণ, আমার যে তীর ছুঁড়েছিলাম তাতে কবচ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ভেদ করেছিল, অল্প রক্ত ভক্ত বেরোচ্ছে, সেই যে বিলাস মূর্তি ভগবানের যুদ্ধক্ষেত্রে এই রূপটা আমার কেন বীর সে? কখনো কখনো তুমি কৃষ্ণ সখা হিসাবে বলেছেন, যাতে কৃষ্ণ সখা এই অর্জুন, অর্জুনের সখা তিনি, আবার কৃষ্ণ সখাও বলা হয় অর্জুনকে। আর সবচেয়ে বড় কথা হলো, পিতামহ চোখে জল নিয়ে বলছেন যে আমি প্রতিজ্ঞা করেছিলাম যুদ্ধের আগে তোমাকে অস্ত্র ধারণ করাবো, আর কৃষ্ণ বলেছেন না আমি অস্ত্র ধারণ যুদ্ধকে তো করবো না, দুজনে দুটো প্রতিজ্ঞা করেছিলেন। এখন যুদ্ধক্ষেত্রে ভগবান বললেন দেখো আমার ভক্ত প্রতিজ্ঞা করেছেন, আমি প্রতিজ্ঞা ভাঙি, কিন্তু আমার ভক্তের যেন প্রতিজ্ঞা যেন নষ্ট না হয়। অর্জুনকেও গীতাতে এরম বলেছেন, নমে ভক্ত পনিষ, আমার ভক্ত কখনো নাশ হয় না, প্রতিজ্ঞা করো বলো, প্রতি জানি মে কৃষ্ণ, আমার ভক্ত নাশ হয় না। বলে কেন ঠাকুর, তুমি বললেই তো হয়, আমাকে দিয়ে বলাচ্ছ কেন? বলে আমি বলে ফেললে কখনো কখনো আমার কথা ভেঙে যায়, আমি প্রেমেতে পড়ে গেলে কখনো কখনো নিয়ম ফিয়ম ভেঙে ফেলি, তখন লোকে বলে এ কী নিয়ম ভেঙে ফেললো, ওই যে আমি বললাম অস্তু অস্ত্র আমি তোমাকে ধরাবো, আর আমি বললাম অস্ত্র ধরবো না, আর যা আমার কথাটাই মিথ্যে হোক, তাকে তার কথাটাই। ভগবান রসময়, ভগবান ইচ্ছা করে নিজে পরাজয় স্বীকার করে ভক্তের মান বর্ধন করেন, ইচ্ছা করে ভগবান নিজে হেরে যান, ইচ্ছে করে, খেলে উলাই তো আমি হেরে গেছি দেখলি তো, হ্যাঁ কী করবো আর। সেই জন্য বলছেন স্বনিগমম অপহায় মত প্রতিজ্ঞাম রীতম অধিকর্তুম অবপ্লিত রথস্থ, নিজের প্রতিজ্ঞাটাকে মিথ্যে প্রতিবন্ধ করে আমার প্রতিজ্ঞা থেকে সত্য করার জন্য রথ থেকে একেবারে সিংহের মতো ঝাঁপ দিয়ে পড়লেন, উত্তরীয় ভেসে যাচ্ছে, সে এক দৃশ্য, কৃষ্ণ রথের উপর থেকে এক ড্রাইভ মেরেছেন, এরা উড়ে আসছেন, আর এখানে উত্তরীয় চলে যাচ্ছে, আর কোঁকড়া চুলগুলো উড়ছে হাওয়াতে, আর পিতামহ ভেসে এখানে দেখছেন, মজা দেখছেন, লাভ দিয়ে পড়ে রথের একটা ভাঙা চাকাকে, বিশাল চাকা, এরম তুলে নিয়েছেন বিশ্বকে মারবেন বলে, মেরেই ফেলবো আজকে, এরকমভাবে অপূর্ব দৃশ্য একটা। পিতামহ বিশ্ব হাসছেন, ওই যে দেখো এই প্রতিজ্ঞা করেছিল নিজে, ও গো ঠাকুর তোমার প্রতিজ্ঞা যে ভেঙে যাবে তা যাক, আমার ভক্তের প্রতিজ্ঞা থাকুক তাহলেই হবে, ভগবানের প্রতিজ্ঞা মাঝে মাঝে ইচ্ছে করে ভগবান ভেলে ফেলে। আমাদের বিভিন্ন গান আছে বৃন্দাবনে, হয় প্রবল প্রেম কে পালে পরকর প্রভু কো নিয়ম বদলতে দেখা, আমাদের বৃন্দাবনে সব হয়, প্রবল প্রেম কে পালে পরপর, প্রবল প্রেম কে পালে পরকর প্রভু কো নিয়ম বদলতে দেখা, প্রবল প্রেমেতে বশীভূত হয়ে ভগবান নিজের প্রতি নিজের নিয়ম ফেম ফেলে দিয়েছে, এরকম হয়। তা বলে ভগবানকে মিথ্যাবাদী বলবেন না, অন্যায় ব্যতিরেকভাবে ভগবানই সত্যবাদী, এগুলো প্রেমের কথা। যাই হোক, এখানে এত সব স্তব করছেন, আর পিতামহ অবশ্য একেবারে আনন্দের সঙ্গে বলছেন দেখো কি আশ্চর্য, দেখো নিজের প্রতিজ্ঞাটাকে ভেঙে ফেলে আমার প্রতিজ্ঞাটাকে সত্য করবার জন্য তিনি রথের থেকে লাভ দিয়ে পড়ে সিংহের মতো তিনি রথের চর রথের একটা চাকা নিয়ে আমাকে মারতে এসেছিলেন, আহা, সেই বেত্র হাতে এবং লাগাম হাতে সেই কৃষ্ণ, তাকে আমি যেন চিরকাল স্মরণে, ভগবতী রতিরস্তু মে, আমার যেন সেই মতি রতিমতি সেই কৃষ্ণের চরণে থাকে। অর্জুনের বন্ধু, যে অর্জুনের বন্ধু বলবেন তখন আরও বেশি ভগবানের হৃদয়টা গলে যাবে, যেমন গৌরকে যদি বলি শচীনন্দন, তখন গৌর আর থাকতে পারে না। যখন মিশ্রনন্দন বলবো, যশোদানন্দন বলবো, তখন আমি বেশি করে গলে যান তিনি। আরে আমার নাম তো বলেই, আর যশোদানন্দন বলেছে, শচীনন্দন আর আমি থাকতে পারবো না, যেতেই হবে। এইভাবে দেখা গেল সুন্দর সেই উপদেশ তিনি দিলেন। আর এখানে বিশাল একটা তত্ত্ব উপদেশ আমাদের ভক্ত সমাজের জন্য রয়ে গেল, অপূর্ব এইসব কথা। তারপরে অন্যান্য প্রসঙ্গ আসবে সমস্ত, যুধিষ্ঠির মহারাজ কীভাবে রাজ্য শাসন করেছিলেন আদি পরবর্তী সময়ে, তারপর বিভিন্ন প্রসঙ্গে এবার ধীরে ধীরে আসবে এখানে। এগুলো কোনোটাই বাদ গেলে হবে না, প্রত্যেকটা তত্ত্বকে যদি বিশ্লেষণ করে আপনারা শ্রবণ করেন ধৈর্যের সঙ্গে। জানি না আর আমার জীবনে সুযোগ হবে কি না, আপনাদেরও কেন জীবনের কোনো ঠিক নাই, এগুলোকে হারিয়ে ফেলাটা উচিত হবে না। এগুলো চিরকালের জন্য সম্পত্তি, এগুলো তুলে রাখলে আমার মনে হয় ভালো। তাই জন্য আজকে এখানেই বিশ্রাম দেওয়া আমি উপযুক্ত মনে করি। বাঞ্ছা কল্পদর্বস্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন ভো বৈষ্ণবভ্যো নমো নমঃ।